যাতে কোরআনের সঙ্গে কোনো বেয়াদমি না হয়ে যায়। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে বেহেশতে রেখে দিয়েছিলেন, পরিকল্পনা আল্লাহর দুনিয়াতেই পাঠানো ছিল। ইবলিসের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন ধোঁকা দিল, দুনিয়াতে আসার হুকুম চলে আসল, দুনিয়াতে কিন্তু আদম একা আসে নাই, আদমকেও দুনিয়াতে পাঠানো হল, সঙ্গে হাওয়াকেও পাঠানো হল, ইবলিসকেও পাঠানো হল। এবং ইবলিস আল্লাহর কাছে আবেদন করল, রাব্বুল আলামিন যেই আদমের জন্য তুমি আমাকে জান্নাত থেকে বহিষ্কার করেছ, যেই আদমের কাছে সেজদা না করার কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, আমাকে সেই বনি আদমের রগে রগে চলার মতো ক্ষমতা দান করো। আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। এরপরে সে আরো আবেদন করল, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। জিনিস খেয়াল রাখবেন, ইবলিস জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরেও আবেদন করে কার কাছে? আর আমাদের দেশের মুসলমানরা আবেদন করে মাজারে গিয়ে, ইবলিসের চেয়েও জঘন্য। ওই যে হুজুর বললেন শিরিকের ব্যাপারে আলোচনা করতে, শিরিক কি জিনিস তাই তো মানুষ জানে না। আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, দোয়াটা একটা ইবাদত কিনা? দোয়া ইবাদত না? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, তো দোয়া যখন ইবাদত, আমরা ইবাদত করব শুধুমাত্র কার? এখন যদি এই দোয়াটা অন্য কারো কাছে করা হয়, কারো কাছে প্রার্থনা করা হয়, তাহলে তার মাবুদ হল কে? ওই মাজারওয়ালা। আমরা কোরবানি করি কার নামে? আল্লাহর নামে। সাদাকা দেই কার নামে? আল্লাহর নামে। আকিকা দেই কার নামে? এই জবে করা তাহলে একটা ইবাদত। এই ইবাদত যদি কেউ মাজারে গিয়ে কোন কবরওয়ালার নামে করে, তাহলে সে কি করল? যাই হোক, শয়তান এই ভুলও করে নাই, শয়তান অন্য গুণা করেছে, কিন্তু এই অন্যায় শয়তানও করে নাই, যেটা আমাদের মুসলমানরা করে। আল্লাহর কাছে আবেদন করল, রব্বুল আলামিন তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের এই প্রার্থনাও কবুল করে নিলেন। এবারে ইবলিস কি বলে শুনুন, ও রব্বুল আলামিন এই বনি আদমের আমি প্রত্যেকটা ঘাটে ঘাটে ওত পেতে বসে থাকব, যখনই সে তোমাকে পাওয়ার জন্য সিরাতে মুস্তাকিমে চলতে যাবে, লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমাকে পাওয়ার যতগুলো সিরাতে মুস্তাকিম যে সোজা রাস্তাটা আছে, এই সোজা রাস্তায় আমি ওত পেতে বসে থাকব। যখনই কোন ব্যক্তি তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি তাকে ঘুরিয়ে অন্য পথে ঢুকিয়ে দিব। আদম আলাইহি সালাতু ওয়াসসালাম বিচলিত হলেন, ভয় পেয়ে গেলেন, যে এই শয়তান যে আমাকে ধোকা দিল, সেই শয়তান আমার সঙ্গে যাচ্ছে, আমার সন্তানদেরকে সে ধোকা দিবে, এরপরে আমার সন্তানদের বয়স হবে 80-90-100 বছর, 50-60 বছর, একটু মোটামুটি শয়তানের শয়তানি সম্পর্কে অভিজ্ঞতা হবে, শিখবে, এর মধ্যে দুনিয়া থেকে চলে যাবে। আর ওই শয়তানের তো অভিজ্ঞতা হবে সারা জীবনের অভিজ্ঞতা। উনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমকে সান্ত্বনা দিলেন, বললেন হাবিতু মিনহা জামিয়া, তোমরা সব এখান থেকে নেমে যাও, ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আদম তোমার কোন ভয় নাই, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েতের বার্তা যাবে, হুদান হেদায়েত নামা যাবে, ফামান তাবিআ মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতকে কবুল করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই, আমাদেরকে হেদায়েত এর বাণী দান করবেন বলে ওয়াদা করেছেন। ওই হেদায়েতের বাণী আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীদেরকে দিয়েছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। এই কিতাবগুলো দেওয়ার পিছনে একটা বড় রহস্য হচ্ছে এই, আল্লাহ তাআলা মানব জাতিকে চক্ষু দিয়েছেন কিসের জন্য? দেখার জন্য। কিন্তু চোখ থাকলে কি সবাই দেখে? চোখের পাওয়ারও ঠিক আছে, কিন্তু তারপরেও যদি হঠাৎ করে বাতি নিবে যায় কিছু দেখবে? চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দেখার জন্য, কিন্তু চোখ দিয়ে দেখতে হলে তার সামনে কোন একটা আলো থাকতে হবে, সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, এই বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চক্ষু যত ভালো হোক না কেন কিছুই দেখা যাবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আরেকটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু, বিবেক বুদ্ধির চক্ষু। এই চক্ষুটা দিয়েছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুমগুলোকে বুঝার জন্য। কিন্তু মানুষের যদি শুধু জ্ঞান থাকে তা দিয়ে দুনিয়ার চোখ দিয়ে যেমন কিছুই দেখা যায় না আলো ছাড়া, ঠিক এরকম ভাবে তোমার জ্ঞান থাকলেই সেই জ্ঞান দিয়ে আল্লাহকে চিনতে পারবে না, বরং সেই জ্ঞান চোখের সামনে একটা আলোর প্রয়োজন আছে। সেই আলোই হচ্ছে আসমানি কিতাব। সেই আলোই কি? এবং সেই আলোর সর্বশেষ কিতাবের নাম কি? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবীন আগমন করেছে। নূর, নূর মানে কি? আলো। অনেকের নাম আছে না নূরুল ইসলাম, ইসলামের আলো, আর করে যত শয়তানি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবীন আগমন করেছে। জ্ঞান যতই বেশি থাকুক না কেন, যদি জ্ঞান চোখের সামনে কোরআনের নূর না থাকে, আল্লাহর আসমানি কিতাবের নূর না থাকে, ওই জ্ঞান তার দুনিয়ার কোনো কাজে লাগে না। ডারউইন নামে একজন বিজ্ঞানী ছিল, জ্ঞানে কম ছিল না। এই লোকটা মানুষ সৃষ্টির রহস্য বয়ান করেছে, লিখেছে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। কিভাবে সৃষ্টি হল? বানরেরা গাছে ঝুলতে ঝুলতে ঘষতে ঘষতে লেজটা পড়ে গেছে, এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করলো তো মানুষ হয়ে গেছে। এই মতবাদ এখনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, আর বড় বড় শিক্ষিত প্রফেসর সাহেবরা এই বানরের সন্তানেরা প্রমাণ করার জন্য বলেন, যদি বিশ্বাস না করো পিছনে হাত দিয়ে দেখো লেজের গোড়াটা এখনো পাইবা। ছাত্ররা চুপে চুপে গোপনে ওখানে হাত দেয়, দিয়ে দেখে যে ঠিকই লেজের গোড়া এখনো আছে, আর মনে মনে মাথা ঝুলায় আর কয় স্যার ঠিকই বলেছেন, আমরা আসলেই বান্দর ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জ্ঞান দান করেছেন আল্লাহকে চেনার জন্য, মানুষকে কে সৃষ্টি করেছেন জানার জন্য, কিন্তু জ্ঞান থাকলেই চলবে না। ওই লোকের জ্ঞান তো ছিল কিন্তু কোরআনের আলো ছিল না, যে কারণে সে ভুল করেছে। আজ পর্যন্ত চিড়িয়াখানায় অনেক বানর আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিড়িয়াখানায় ঝোলে, কোন বানর কি মানুষ হয়েছে? অর্ধেক মানুষ হয়েছে, পোয়া মানুষ, সিকি মানুষ, এখন হচ্ছে না কেন? আসল বিষয়টা হচ্ছে পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম না, এখন যদি কোনো পাগলে বলে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ, বিশ্বাস করা যাবে? ডাকি মাছ আর শোল মাছ গজাল মাছ দেখতে একরকম কিনা? এখন যদি আপনাদের গ্রামে এসে কেউ বলে এই টাকি মাছগুলোই হচ্ছে বোয়াল মাছ, এই কি শোল মাছ গজাল মাছের পূর্বপুরুষ, বিশ্বাস করা যাবে? এইটা যেমন অবাস্তব, ঠিক এরকম ভাবে এই ডারউইন যে বলল মানুষ বানরের থেকে সৃষ্টি হয়েছে, কারণ সে জঙ্গলে গিয়ে দেখলো মানুষ আর বানর দেখতে একরকমই, এই মাথা ঝুলাইলে বলল এই তো আমাদের বাপদাদা। আসলে ঠিকই আছে, ওদের বাপদাদা বানরে, ঠিকই আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, সূরা আর রহমান আপনারা পড়েন না, মুখস্থ আছে না, চিন্তা করে পড়বেন, আর রহমান আল্লাহর নাম, আল্লামাল কোরআন, আল্লামা মানে শিক্ষা দান করেছেন, কোরআন তো কোরআন, কোরআন শিক্ষা দান করেছেন। এরপরে বলা হচ্ছে খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন বললেন পরে, আর আল্লামাল কোরআন বললেন কি আগে, বিষয়টা উল্টে গেল না? আমরা আগে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, সৃষ্টি হয়েছে, এরপরে কোরআন শিখেছি, কিন্তু আল্লাহ বললেন আল্লামাল কোরআন আগে, খালাকাল ইনসান পরে। রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যদিও তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছ আগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন শিক্ষা না করবে, কোরআনের আলো তুমি অর্জন না করবে, অতক্ষণ পর্যন্ত তোমার চেহারা সুরাত, তোমার আকৃতি মানুষ হলেও তুমি এখন পর্যন্ত মানুষ হতে পারো নাই, তোমার সঙ্গে বানরের মিল আছে, শিম্পাঞ্জির মিল আছে, ওরাং ওটাঙ্গের মিল আছে, ওর মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই যতক্ষণ পর্যন্ত কোরআন শিখতে না পারবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানে কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, এর আগ পর্যন্ত সে মানুষ হতে পারে না। জয় বলুন সুবহানাল্লাহ। কোরআন আলো, এই আলো যারা চিনতে পেরেছে, ডারউইনও বিজ্ঞানী আর এদিকে ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান, সেও একজন বিজ্ঞানী, এই লোকটাও কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক একটা মুজেজা দিয়েছিলেন, ইসলাম প্রচারের জন্য অলৌকিক বিষয় দিয়েছিলেন। যেমন মনে করুন দাউদ আলাইহিসসালামের মুজেজা ছিল, তিনি যখন লোহা হাতে নিতেন লোহাটা মোমের মতো গলে যেত। মুসা আলাইহিসসালামের মুজেজা হল, তিনি যখন বগলের ভিতরে হাত দিতেন বের করলে আলোকিত হয়ে যেত, এরপরে হাতের লাঠিটা ছাড়লে বড় সাপ হয়ে যেত। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজেজা দান করেছিলেন, জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলালে চোখটা ভালো হয়ে যেত। সব নবীকে আল্লাহ তারা এক একটা মুজেজা দান করেছিলেন, কিন্তু দেখার বিষয় হচ্ছে ওই নবীরা যখন দুনিয়ার থেকে চলে গেছেন মুজেজাটাও চলে গেছে। দাউদ আলাইহিসসালাম যখন দুনিয়ার থেকে চলে গেলেন, দাউদ নবীর উম্মতেরা যদি একত্র হয়ে সবাই লোহা চাপতে শুরু করে, একটা লোহাও তারা হাত দিয়ে নরম করতে পারবে না, বরং হাতটাও ছুলে যাবে। ঈসা আলাইহিসসালামের মুজিজা ছিল জন্ম অন্ধকে ভালো করে দেওয়া। ঈসা আলাইহিসসালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন, এখন প্রায় কোটি খ্রিস্টান মিলেও যদি তার উম্মতরা মিলে এই দুনিয়াতে কোন জন্ম অন্ধ চোখের হাত বুলা চোখ ভালো হবে, বরং চোখ ঘষতে ঘষতে নষ্ট হবে। মুসা আলাইহিসসালামের মুজেজা ছিল হাত লাঠি ছাড়লে সাপ হয়ে যেত। দুনিয়ার ইহুদিরা যারা দাবি করে মুসার অনুসারী, সমস্ত ইহুদি মিলে যদি একটা লাঠি ছাড়ে সাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকেও একটা বড় মুজেজা দান করেছেন, সেই মুজেজার নাম হচ্ছে কোরআনুল করিম, লিকুল্লি নবিয়্যিন ফিল আনআমে ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিন প্রচারের জন্য এক একজন নবীকে এক একটা মুজেজা দান করেছিলেন, আর আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সবগুলো তো দান করেছেন, অতিরিক্ত মুজেজা হিসেবে দান করেছেন আল কোরআনুল কারীমকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কোরআনের মুজেজা এখনো শেষ হয় নাই। ডক্টর মরিস বুকাইলি তাই কোরআন কিনে গবেষণা করতে শুরু করল। তিনি দেখলেন কোরআনের শুরুতে লেখা রয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই কিতাবে কোনো সন্দেহ নেই। মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য পড়া শুরু করল, ইংরেজ মানুষ ইংলিশে অনুবাদ পড়ল, অনুবাদকরা ভুল করে না, দুই এক জায়গায় ভুল পেয়েও গেছে। পরক্ষণে জ্ঞানী মানুষ চিন্তা করলেন যে ইংরেজি অনুবাদ পরে ভুল ধরলে পরে যদি অনুবাদকের ভুল হয় তাহলে আমি অপমান হব, এই জন্য কোরআনের ভুল ধরতে হলে আমাকে আরবি ভাষা শিখতে হবে। ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা শিখতে শুরু করল, ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হল, পড়াশোনা করল। এরপরে তিনি কোরআন শরীফকে গবেষণা করতে শুরু করলেন। তিনি লিখেছেন আমি কোরআন শরীফকে ভুল ধরার জন্য প্রথমে গবেষণা করতে শুরু করেছিলাম, আমি কোরআনকে যতবার পড়েছি ততবার আমার সঙ্গে কোরআনের নতুন নতুন তথ্য নতুন নতুন বিজ্ঞান আমার সামনে পরিষ্কার হয়েছে। আমি কোরআনুল করিমকে ভুল ধরার জন্য চেষ্টা করেছি, গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি বারবার পড়েছি, কোরআন শরীফের কোন ভুল ধরা তো দূরের কথা, কোরআন শরীফ বরং আমার জীবনে যত ভুল ছিল আমার জীবনের বাঁকে বাঁকে আমার জীবনের বিভিন্ন পদে পদে আমার জীবনের এক একটা ধাপে ধাপে যত ভুল ছিল কোরআনুল করিম আমার সেই ভুলগুলোকে এক এক করে সংশোধন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে। কোরআনের এক নাম কি? নূর। এই কোরআনুল করিমের একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটার নাম কি? এই সূরা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নামাজ পূর্ণ হবে না, এজন্য ওয়াজিব, আর অন্য ইমামরা বলেছেন সূরা ফাতিহা পড়া ফরজ। এত বড় মর্যাদা এই সূরার কেন? আল্লাহর হাবিবের সাথ করেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সমস্ত কিতাবের সার মর্ম এবং মূল কথা হচ্ছে কোরআন শরীফ। আর এই কোরআন শরীফে যত কথা আছে যত বিষয় আছে এই সবগুলোর খোলাসা সবগুলোর ক্রিম সবগুলোর মূল কথা হচ্ছে সূরা ফাতিহা। আর সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে এই সবগুলো আছে একটা আয়াতের মধ্যে, তা হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই একটা আয়াতের মধ্যে সবগুলো আছে। এই জন্য সূরা ফাতিহার উপরে কিছু আলোচনা করব, কারণ আপনারা এমনি শীতে ঠান্ডা হয়ে গেছেন, আমিও নিজেও ঠান্ডা হয়ে গেছি, এজন্য কথা বেশি গরম হচ্ছে না, এজন্য জানা ওয়াজ, যে ওয়াজটা আমরা সকলেই জানি এটা খালি একটু ধরাই দেব। এই জন্য সূরা ফাতিহাটা পাঠ করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু আল মানে সমস্ত, হামদ মানে প্রশংসা, আলহামদু যত প্রশংসা অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতে হবে সমস্ত প্রশংসা লিল্লাহি লাম লিল ইখতিসাস, সমস্ত প্রশংসা খাস এক আল্লাহর জন্য। কার জন্য? এক আল্লাহর জন্য, লিল্লাহি রব্বিল আলামিন, যিনি গোটা জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের রব, সবকিছুর রব। আমি সবগুলোর ব্যাখ্যা দিব না, রবের অর্থ কি? রব মানে হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিয়েছেন। ফেরাউন স্বপ্নে দেখল, তারকা দিয়ে কিছু একটা দেখল, জ্যোতিষীদেরকে ডেকে বলল যে আমি এই স্বপ্ন দেখেছি, এর মানি বলো। জ্যোতিষীরা বলল সর্বনাশ, ওই যে বনি ইসরাইল তোমার কাজকর্ম করে, এই লোকদের মধ্যে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার রাজ্যকে ধ্বংস করে দিবে, তোমার খোদাই শেষ করে দিবে। ফেরাউন বলল তাই, ঠিক আছে, এখন থেকে বনি ইসরাইলদের মধ্যে যত পুত্র সন্তান হবে সবগুলো জবাই করে ফেলতে হবে, আর মেয়ে সন্তান হলে ওদেরকে জীবিত রাখবে, আর নতুন করে যাতে করে কোনো ওদের সন্তান জন্ম নিতে না পারে সেজন্য পুরুষদেরকে আলাদা করে দাও, মহিলাদেরকে আলাদা করে দাও। মুসা আলাইহিসসালামের বাপ, উনি বাদশার একেবারে খাস একজন কর্মী, ওখানে তিনিও আছেন, তার দায়িত্ব হল মেয়েরা ঠিকমতো এক জায়গায় আছে কিনা, পুরুষরা আলাদা থাকে কিনা, কেউ মেলে কিনা, এইটা পাহারাদারি করা। তো মহিলাদের মধ্যে ওনার স্ত্রী আছেন না, উনি চিন্তা করেন যে ঠিক আছে সব যখন আলাদাই আছে আমরা আমাদের কাজটা সেরে নিই। কিছুদিন পরে ফেরাউনকে তার জ্যোতিষীরা বলল তুমি যার ভয় করছো সে তো মায়ের পেটে চলে গেছে, এখন আবার নতুন করে হত্যাযজ্ঞ শুরু হল, পুত্র সন্তানদেরকে জবাই করে দাও। হযরতে মূসা আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসার মায়ের কাছে আদেশ জারি করলেন তোমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও, এরপরে একটা বাক্স তৈরি করো, এই বাক্সের মধ্যে ঢুকিয়ে তাকে নদীতে ছেড়ে দাও। ইয়াখুযুহু আদুবুল্লি ওয়া আদুবুল্লাহু, এই বাক্স এমন একটা লোক উত্তোলন করবে, খুলবে, যে ওই সন্তানের শত্রু আমারও শত্রু। কার শত্রু? আল্লাহর শত্রু। নদীতে ছেড়ে দিল। মূসা আলাইহিসসালামের মা, মূসা আলাইহিসসালামের বোনকে বলল একটু নদীর পারে পারে দেখো কোন জায়গায় যায়। ঠিক ফেরাউন তার স্ত্রীকে নিয়ে নদীর পারে বসে নদীর পানির ঢেউ দেখতেছিল, এর মধ্যে দেখে সুন্দর একটা বাক্স তার ঘাটে এসে থামল, লোকদেরকে বলল উঠাও এটাকে। বাক্স খুলে দেখল কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। ফেরাউন বলল এই তো সেই শত্রু যার কথা আমাকে জ্যোতিষীরা বলেছে, এই তো সেই শত্রু, একে আমি জবাই করে উত্তোলন করলো তোর বাড়ি। আসিয়া বলল থামো, তোমার আমার বড় অসহায় জীবন, একটা সন্তান নাই, এটা কিসের বনি ইসরায়েলদের সন্তান, এত সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চা, এ তো কোন রাজপরিবারের বাচ্চা, এটা কি বনি ইসরায়েলদের হবে, এটা আমরা লালন পালন করব। আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমরা এটাকে আমাদের সন্তান বানাবো বা আমাদের উপকারে আসবে। এবারে এখন ফেরাউন কি করবে, বাচ্চা লালন পালন করার জন্য পাগল হয়ে গেছে, কেমনে পালবে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামের লালন পালনের ব্যবস্থাই করেন নাই, মূসা আলাইহিসসালামের জন্য অন্য সমস্ত মেয়ে লোকের দুধ পান করা নিষিদ্ধ করে দিলেন। এবারে ফেরাউন তালাশ করে কার দুধ পান করানো যায়, কার দুধ পান করানো যায়। মূসা আলাইহিসসালামের বোনটা ওইখানে হাজির হয়ে গেছে, সে বলল দেখো আমার কাছে একটা মহিলা সন্ধান আছে, তার দুধ সব ভালো ছেলেরা পান করে এবং সে এই বাচ্চার হিতাকাঙ্ক্ষী হবে। এটা বলে একটা প্যাচেই পড়ে গেছিলেন। তুমি কি করে বুঝলা সে বাচ্চার হিতাকাঙ্ক্ষী হবে? যাই হোক, সেটা তাফসীরে অনেক গভীর ব্যাপার, শেষ পর্যন্ত তাড়াতাড়ি নিয়ে আসো। মূসা আলাইহিসসালামকে মা যখন কোলে নিলেন, এবারে দুধ মুখে দিলেন, বাচ্চা দুধ পান করতে আরম্ভ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিলেন, আমি যেটা করতে চাই দুনিয়ার কোন শক্তি তাকে প্রতিহত করতে পারে না। ফেরাউনের দরবারে লালন পালন করা হচ্ছে, বড় হলেন, এরপরে আর এক ঘটনা ঘটে গেল, ফেরাউন আদর করতে গিয়ে একদিন চুমো দেওয়া শুরু করল, মুসা আলাইহিসসালাম এক থাপ্পর মেরে দিলেন, ফেরাউন বলতে আবার সেই শত্রুটি গিয়েছে। দেখে অনেক লম্বা কাহিনী, শেষ পর্যন্ত মুসা আলাইহিসসালাম একটা ঘটনার কারণে বনি ইসরাইলের এক লোককে, ওই কিপ্তি বংশের লোকরা, ফেরাউনের এক বংশের এক লোক বনি ইসরাইল এক লোককে মারতেছিল, উনি গিয়ে থাপ্পর মারলে লোকটা মরেই গেল। শেষ পর্যন্ত উনি এখান থেকে পালিয়ে গেলেন, মাদিয়ান চলে গেলেন, ওখান থেকে নবুয়াত প্রাপ্ত হলেন। আল্লাহ তাআলা তাকে, আমি কিসসা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য সামনের কথাটা বলা, একটু সামনে আগে চলেন, সামনে আগে একটু একটু চেপে চেপে বসে, গরম এমনি তো ঠান্ডা, একটু গরম লাগুক, পিছনে জায়গা হচ্ছে না, একটু জমে বসেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি করব যা আমাদের জন্য খুবই দরকার হবে, ইমানের জন্য, আমলের জন্য। যে এখনো যাদের সামনে ফাঁকা আছে চেপে চেপে বসেন, একটু চাপে বসেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد حضرت موسى عليه الصلاة والسلام كي الله رب العالمين نبوات دان করলেন, نبوات প্রাপ্ত হলেন, এবারে হুকুম করলেন যাও ফেরাউন কে গিয়ে রবের দাওয়াত দাও। ফেরাউন কে দাওয়াত দেওয়ার জন্য বলা হচ্ছে, এই ফেরাউন নিজে রব দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে বললেন ফেরাউনকে গিয়ে রবের দাওয়াত দাও। মূসা আলাইহিসসালাম চলে গেলেন হারুনকে সঙ্গে নিয়ে। ফেরাউন বলল, ও মূসা তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ? রব তো আমি, তোমাকে লালন পালন তো আমিই করেছিলাম। আমরা যেমন বুঝি রব মানে প্রতিপালক, এতটুকু আসলে না, এটা ব্যাপক একটা জিনিস, আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। ফেরাউন জিজ্ঞেস করল, ফামার রব্বুকুমা ইয়া মূসা, ফামার আমার রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কে? আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তখন রবের পরিচয় শিখিয়ে দেন, কেমনে দাওয়াত দিবে। সূরা তাহা এর পঞ্চাশ নম্বর আয়াতে আছে, কালা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমি যে রবের পক্ষে দাওয়াত দিচ্ছি সেই রব তোমার মতো দুর্বল কোন মানুষ নয়, যে এক সময় শিশু, তারপরে কিশোর, এরপরে যুবক, এরপরে বুড়া, এরপরে কবর, আমি তোমার মতো দুর্বল কোন রবের দিকে আহ্বান করছি না, আমার রবের পরিচয়টুকু জেনে নাও। কালা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমার রব হচ্ছেন সেই মহান সৃষ্টিকর্তা, মহান রব যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আবার তার সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত জীবনের ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন, তার নাম কি? তার নাম রব। তার নাম কি? এই রব চিনতে হবে, নইলে মুশকিলে পড়বেন। কবরে গেলে প্রশ্ন করবে না, মান রব্বুকা, কি বলবেন সময় রব না চিনলে? কঠিন বিষয়। আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে এই রূহগুলোকে একত্র করে একটা বড় মাহফিল করেছিলেন, সেই মাহফিলে আপনি আমি সহ দুনিয়ার সব মানুষ যারা এসে গেছে, আসবে, আছে, সব ছিল, সেইখানেও রবের পরিচয় দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের পিঠের থেকে তার সন্তানদেরকে এবং তাদের পিঠের থেকে তাদের সন্তানদেরকে এইভাবে কিয়ামত পর্যন্ত যত রূহ দুনিয়াতে আগমন করবে সব রূহগুলোকে একত্র করে একটা মাহফিল করলেন, সেখানে আল্লাহ নিজের পরিচয় দিলেন, এরপরে পরীক্ষা নিলেন, আল্লাস্তু বিরব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি? আমি তোমাদের রব কিনা? দুনিয়ার তখন ওখানে যারা ছিল সব মানুষরা স্বীকৃতি দিল, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আল্লাহ বললেন খবরদার ভুলে যেও না। এজন্য দুনিয়াতে আসার পরে, ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত করি আমরা কি? নামাজ। এই নামাজ দাঁড়িয়ে পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের কথা বলতে হচ্ছে। রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর থেকে দাঁড়িয়ে কি বলো, রব্বানা লাকাল হামদ, ও রব আমাদের রব সব প্রশংসা তোমার। আবার সিজদায় গিয়ে বলছি রব্বানা সুবহান রাব্বিয়াল আলা, দুনিয়াতে দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, সিজদায় গিয়ে রব, আবার যখন দুনিয়ার থেকে আখেরাতের সফর শুরু হবে কবরে গেলে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, কে ছিল তোমার রব, কে ছিল তোমার রব, চেনা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে চিনিয়ে দিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, ও ফিরআউন আমি যেই রবের দাওয়াত দিচ্ছি সেই রবের পরিচয়টুকু জেনে নে, আমার রব হচ্ছেন সেই মহান সৃষ্টিকর্তা, মহান পালনকর্তা, মহান রক্ষাকর্তা, যিনি প্রত্যেকটা জিনিসের শুরু থেকে শেষ পর্যন্ত, সূচনা থেকে পূর্ণতা পৌঁছানো পর্যন্ত যা কিছু প্রয়োজন সবগুলো বিনা দরখাস্তে বিনা আবেদনে নিজের থেকে পূরণ করেন, তার নাম কি? একটু উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে যখন আমাদের দেহ তৈরি হল, রুহু চলে আসলো, তখন আমাদের ক্ষুধা পেল, খাবারের প্রয়োজন, মায়ের পেটে খাবার পৌঁছাবার মতো দুনিয়ার কোন শক্তি নাই, আছে কেউ? এমনকি শিশু কান্নাকাটি করে যে দাবি করবে, কান্নাকাটি করবে, আন্দোলন করবে, মিছিল করবে, সেই সুযোগও নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের পেটে যিনি শিশুকে তৈরি করেছেন তিনি ভালো করেই জানেন, তিনি মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে ওই শিশুর নাভির সঙ্গে সংযোগ দিয়ে ওই মায়ের পেটের মধ্যে খাবারের বন্দোবস্ত করেছেন, এজন্য কোন দরখাস্ত করতে হয় নাই, কোন আবেদন করতে হয় নাই, কোন মিছিল করতে হয় নাই, বিনা দরখাস্তে বিনা আবেদনে মায়ের পেটের মধ্যে খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন যিনি, তার নাম কি? আল্লাহ। কাল রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা আদা, এরপরে যখন দুনিয়ায় আসার সময় এসে গেল, দুনিয়ায় আসার পরে শিশু কি খাবে, মানুষের তৈরি করা খাবার খেলে রোগ জীবাণু ছড়িয়ে যেতে পারে, ঠান্ডা হলে সর্দি লাগবে, গরম হলে মুখ পুড়ে যাবে, শক্ত হলে গলায় আটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের বুকের ভিতরে এমন সুন্দর একটা খাবার তৈরি করে দিলেন, শাল দুধ, হলুদ বর্ণের গাঢ় দুধ। আগের যুগের গ্রামের অশিক্ষিত মেয়ে লোকেরা মনে করত এই শাল দুধ পান করলে বাচ্চার ধনুষ্টঙ্কর হয়, এজন্য চিপে ফেলে দিত। বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী, সমস্ত ডাক্তাররা একমত, মায়ের বুকের প্রথম যে দুধ শাল দুধ আল্লাহ তারা ধনুষ্টঙ্কর হওয়ার জন্য তৈরি করেন নাই, বরং বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে বাচ্চার খাবারের প্রয়োজন হবে, পানির প্রয়োজন হবে, ঔষধের প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই শাল দুধকে এমন করে তৈরি করেছেন, একদিকে খাবারের কাজ করে, আর একদিকে পানির কাজ করে, আর একদিকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যত প্রকারের রোগ জীবাণুর হামলা হতে পারে সমস্ত রোগ জীবাণুর প্রতিষেধক হিসাবে, ঔষধ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শাল দুধকে তৈরি করেছেন। জয় বলেন সুবহানাল্লাহ। এবারে বাচ্চা দুধ পান করতে আরম্ভ করল, দুধ পান করতে করতে বড় হয়ে গেল, দেড় দুই বছর বয়স হয়ে গেল, এখন তার দুধে চলবে না, খিচুড়ি খেতে হবে, কবুতরের বাচ্চা, মুরগির বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের রবের পরিচয় দিলেন, ওই বাচ্চার মুখের ভিতরে সুন্দর সুন্দর সাদা সাদা দাঁত বের করে দিচ্ছেন। এবারে এই ছোট দাঁত দিয়ে মুরগি খাও, কবুতরের বাচ্চা চাবাও, খিচুড়ি খাও, খেতে খেতে বাচ্চা আরো বড় হয়ে গেল, আট নয় বছর দশ বছর হয়ে গেল, এখন আর খিচুড়িতে চলবে না, মুরগির বাচ্চা খেলে চলবে না, গরুর হাড্ডি চাবাতে হবে, খাসির হাড্ডি চাবাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রবের পরিচয় দিলেন বিনা দরখাস্তে বিনা আবেদনে, ওই ছোট মুখের ছোট দাঁতগুলোকে ভেঙ্গে দিয়ে এবারে বড় বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, মূসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, ফেরাউনকে রবের পরিচয় দিচ্ছেন। হযরতে মূসা আলাইহিস সালাম স্পষ্ট করে দিলেন শুধু এ পর্যন্তই না, মানুষের তা কেন, ডিমের ভিতরে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চার অবস্থা কি, মায়ের পেটের সঙ্গে সংযোগ দেওয়ার কোন ব্যবস্থা সেখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডিমের ভিতরে যে বাচ্চাগুলো তৈরি করেন সেই বাচ্চাগুলোর ভিতরও যখন রুহু চলে আসে, বডি তৈরি হয়, রুহুটা আসে, ওরও ক্ষুধা লেগে যায়, খাবারের প্রয়োজন হয়, ওইখানে মায়ের পেটের সঙ্গে সংযোগ দেওয়ার কোন ব্যবস্থাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ডিমের মধ্যে দুইটা অংশ রেখে দিয়েছেন, একটা হচ্ছে হলুদ বর্ণের কুসুম আর একটা হল সাদা লালা। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীর একমত, হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয়, বাচ্চা তৈরি হয়ে যাওয়ার পরে যখন খাবারের প্রয়োজন হয় ওই যে সাদা লালা ওটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার খাবার হিসাবে তৈরি করেছেন। জোরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার খাবারের বন্দোবস্ত করে দিলেন, কয়েকদিনের মধ্যে খাবারের গুদাম ফুরিয়ে গেল, খাবার শেষ হয়ে গেছে, এখন বাচ্চা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ডিমের ভিতরের বাচ্চা, তোর চতুর্দিকে যে প্রাচীর রয়েছে এটা কোন চীনের প্রাচীর না, এটা কোন ঢাকার জেলখানার প্রাচীরও না, এটা অনেক হালকা, তোর ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাতে শুরু করবি, চতুর্দিকে ঠোকরাও, ঠোকরাতে ঠোকরাতে চতুর্দিকে সমান করে ভাঙলো। এবারে আল্লাহ তাআলা বলেন মারো ধাক্কা, ধাক্কা মারতে মারতে খোসা দুই ভাগ করে ফেলে বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এমন সুন্দর জ্ঞান দান করেছেন, একই ডিমের থেকে হাঁসের বাচ্চাও বের হল, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বের হল। আপনি দুটো বাচ্চা পানির কাছে নিয়ে যান, হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে, সাঁতার কাটতে শুরু করবে, সে বুঝতে পেরেছে পানি তার জন্য উপযুক্ত, সাঁতার কাটা আরম্ভ করবে। পক্ষান্তরে মুরগির বাচ্চাকে আপনি পানির কাছে নিয়ে যান, মরতে রাজি, পানিতে নামতে রাজি না, ঠিক কিনা? এই এলাকার মুরগি বাচ্চা পানিতে সাঁতার কাটে? মুরগির বাচ্চা পানি দেখলে মরতে রাজি, পানিতে নামতে রাজি না। কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয়, আর কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? এই যে শীতের মৌসুমে শীত প্রধান দেশগুলোতে পানি বরফ হয়ে গেছে, পাখিরা আর ডুবিয়ে ডুবিয়ে মাছ খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শিখিয়ে দিলেন বাংলাদেশে উড়াল দাও, তোমার জন্য বাংলাদেশের খাল বিল নদী নালা সবগুলো উন্মুক্ত রয়েছে, তোমার জন্য আইন করা আছে, তোমার নাম হচ্ছে অতিথি পাখি, তোমাকে ধরলে কিন্তু খবর আছে জেলে যেতে হবে, সব কিছু ঠিক করা আছে, উড়াল দাও। পাখিরা দলে দলে চলে আসে, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে চলে আসে, আবার যখন শীত চলে যায় তখন কি বসে থাকে না চলে যায়? কে শিক্ষা দিল ওই পাখিগুলোকে যাও তোর জন্য দেশে উন্মুক্ত আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমার রব হল সেই মহান আল্লাহ, মহান রব্বুল আলামিন, যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, এরপরে সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করি কেবল ছেড়ে দেন নাই, তার চলার জন্য, তার লালন পালন হওয়ার জন্য, বড় হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবগুলো যিনি নিজের পক্ষ থেকে বুঝে শুনে পেশ করেন, পূরণ করেন। আমি সেই রবের দিকে আহ্বান করছি, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুধুমাত্র এতক্ষণ যা বললাম এগুলো বাইরের জিনিস, নিজের দিকে চিন্তা করলে বুঝবেন আল্লাহু আকবার। কোরআন শরীফে একটা সূরা আছে মৌমাসির নামে সূরা, সূরাতুন নাহাল আছে না, এখন এই সরিষার ফুলে দেখবেন কি সুন্দর মৌমাছি পড়েছে, মধুটার মধ্যে কি সুন্দর ঘেরা আসে, সবাই তালাশ করে সরিষার ফুলের মধু। এটা সূরা, কোরআন একটা সূরা আছে, আল্লাহ তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মধুমক্ষিকাকে মৌমাছিকে হুকুম দিলেন তুমি পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো। পাহাড়ে ঘর তৈরি করলে পাহাড়ের লোকেরা মধু পাবে, গ্রামের লোকেরা কোথায় পাবে? অমিনার সাজারি গাছে গিয়ে তুমি মৌচাক নির্মাণ করো, গ্রামের লোকদের ব্যবস্থা হলো, পাহাড়ের লোকদের ব্যবস্থা হলো, শহরের লোকদের কি হবে? আল্লাহ বলছে আমি মায়ারিশুন, শহরের বিল্ডিং গুলোর কার্নিশের সঙ্গে পানির ট্যাঙ্কির সঙ্গে ঘর নির্মাণ করো, মৌচাক নির্মাণ করো। এলাহুল আলামিন, ঘর নির্মাণ করার জন্য রাজমিস্ত্রির প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়, আমার তো কিছুই নাই, প্ল্যানিং ইঞ্জিনিয়ারের দরকার হয়, কিছুই তো নাই, আমাদের জন্য বুয়েট নাই, ডুয়েট নাই, কোন বিশ্ববিদ্যালয় নেই, আমরা কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন ওই মৌমাছির মধ্যে এমন সুন্দর সুন্দর বিজ্ঞানী তৈরি করেছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার ওদের মধ্যে আছে, ওরা ঘর তৈরি করার আগে দেখবেন একটা কেমিক্যাল লাগায়, এরপরে মৌচাক নির্মাণ করতে শুরু করে, এমন কেমিক্যাল লাগালো বাংলাদেশে সিমেন্ট ফেল, কারণ বিল্ডিং ভেঙ্গে পড়ে শোনা যায় ঠিক না, কিন্তু মৌমাছির মৌচাক মধুর ওজন সহ্য করতে পারে নাই, ছিঁড়ে পড়ে গেছে এমনটা শোনা গেছে, বোঝা গেল ওদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে। এবারে ঘর তৈরি করার জন্য প্ল্যান করার প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মৌমাছির মধ্যে আর একদল লোক তৈরি করেছেন যারা এত সুন্দর প্ল্যান তৈরি করে, ওদের প্রত্যেকটা ঘর ষষ্ঠকোণ বিশিষ্ট, ষষ্ঠকোণ বিশিষ্ট, বাচ্চা রাখার জন্য একটা ঘর, মধু রাখার জন্য আরেক ঘর, কি সুন্দর ঘর তৈরি করলো। এরপরে প্রয়োজন মধু সংগ্রহ করতে যাবে, বাসাটা হারিয়ে যায় কিনা, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে নির্দেশ করলেন ফাসলুকি সুবুলা রব্বিকা যুলুলা, আল্লাহর নির্দেশ মতো তোমরা রাস্তায় চলতে থাকো, রাস্তা হারাবে না। মানুষরা সাগরে যারা জাহাজ চালায় কম্পাস থাকে, কত কিছু থাকে, এরপরও হারাইয়ে যাওয়ার সময় আরেকদিন উল্টা দিকে চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে দিয়েছেন আর হারায় না কোনো সময়। এভাবে আল্লাহর পরিচয় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যিনি সব ব্যবস্থা করছেন, এজন্য কোন দরখাস্ত করতে হয় নাই, কোন আবেদন করতে হয় নাই, বিনা দরখাস্তে বিনা আবেদনে যিনি পূরণ করছেন তিনি কে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর আলহামদুলিল্লাহ। যখন কোন নিয়ামত আমাদের কাছে আসে, আল্লাহ তাআলা কোন অনুগ্রহ করেন, তখন আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে আমরা বলবো কি? ইনশা আল্লাহ। কি বলবো? অনেকে ভুল করে যে ইনশাআল্লাহ কাজটা করেছি, না, ইনশাআল্লাহ সামনের জন্য, আলহামদুলিল্লাহ কাজটা করেছি আর ভবিষ্যতে ইনশাআল্লাহ কাজটা করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য, আলহামদুলিল্লাহ হচ্ছে কিসের জন্য? অতীতের কোন নেয়ামতের জন্য। আর কোন বিপদে পড়লে কি বলতে হবে, বা কোন দুঃসংবাদ শুনলে বলতে হবে কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম এগুলো শিক্ষা করার দরকার আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে আল্লাহ তাআলা বলেন আরো কোন প্রশংসা তুমি জানো কি? বান্দা বলে আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই কয়টার ব্যাখ্যা আমি করতে যাচ্ছি না, আল্লাহর প্রশংসা এতটুক বললাম খালি, কারণ ব্যাখ্যা যে এক একটা শব্দে ব্যাখ্যা দিতে গেলে এক এক রাত্র শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বান্দাকে জিজ্ঞেস করেন, বান্দা বলো তোমার মধ্যে আমার মধ্যে কি সম্পর্ক, তুমি কেন আমার প্রশংসা করছো? সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, আমরা বারবার পড়ি, অর্থ জানি না, এই জন্য আজকে অর্থটা জানার দিকে খেয়াল দিবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ হাদিস মুসলিম হাদিস, আল্লাহর রাসূল ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, কসমতুস সালাত বাইনি ওয়া বাইনা আব্দি, আমি সূরা ফাতিহাকে আমার মধ্যে আর বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি, অর্ধেকটা বান্দার অর্ধেকটা কার? আল্লাহ। কেমনে খেয়াল করেন, প্রথম অর্ধেক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি রব্বুল আলামিন, আর রহমান যিনি অত্যন্ত দয়ালু, আর রহিম পরম করুণাময়ী, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক, কিয়ামতের দিবসের মালিক, এগুলো সব আল্লাহর প্রশংসা করা হল। এরপরে ইয়াকা নাবুদু, এইটা অর্ধেক আল্লাহর জন্য, এরপরে বাকিটা বান্দার নিজের। কি বলে? ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম হেদায়েত দান করো। সামনে আসতেছে এগুলো, এগুলো বান্দার নিজের। তার অর্ধেকটা আল্লাহর, অর্ধেকটা কার? যখন বান্দা আল্লাহর প্রশংসা করতে করতে এই পর্যন্ত চলে আসে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সঙ্গে আমার সম্পর্কটা বলো। এবারে বান্দা বলছে ইয়াকা নাবুদু, ইয়াকা বলেন, ইয়াকা নাবুদু, ইয়াকা মানে একমাত্র তোমারই, নাবুদু মানে আমরা ইবাদত করি, গোলামি করি, আমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমারই গোলামি করি। আমরা গোলাম কার? শুধুমাত্র কার গোলাম? খেয়াল করবেন না, কোন খাজা বাবার গোলাম, গাদা বাবার গোলাম, পীর বাবার গোলাম। ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। আল্লাহ কয়, তোমাকে তো এই জন্যই সৃষ্টি করেছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, তা হচ্ছে কি? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমারই গোলামি করবে। কার গোলামি করবে? এইটাই নামাজে দাঁড়িয়ে বলতে হয়, ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যম আছে? ডাইরেক্ট, ডাইরেক্ট ইয়াকা ডাইরেক্ট বলা হচ্ছে না? এই গো, এখন তো প্যাস লাগবে, এতক্ষণ যা হুজুর বলছিল ঠিকই বলছিল, এখন কোন দিকে জানলাই জানে। ইয়াকা নাবুদু, নামাজে দাঁড়িয়ে বললা আল্লাহ তোমারই ইবাদত করি, সরাসরি আল্লাহকে বলা হচ্ছে তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি। নামাজে দাঁড়িয়ে বললাম ডাইরেক্ট, আর জিকির করতে গেলে পরে পীরের মোরাকাবা করা লাগে, আছে না? পীর সাহেব শিখাইয়া দেয়, আমাদের দিকে নাই, পীর সাহেব শিখাইয়া দেয়। আমি আমার কলবের দিকে মতওয়াজ্জু, আমার কলব পীর সাহেব কেবলার কলবের দিকে মতওয়াজ্জু, পীর সাহেব কেবলার কলবের ভায়া মাধ্যম হইয়া, তারপরে ওই সেলসেলার যত পীর আছে এই সব হইয়া, তারপরে আল্লাহর দিকে মতওয়াজ্জু, পীরের মোরাকাবার করে, কি করে? পীরের অন্তরে বসায়। অন্তরটা কার জন্য? লা ইলাহা বলে সব গায়রুল্লাহকে উৎখাত করা হয়েছে। আপনি একটা পুরাতন বিল্ডিং এ রং করলে আপনি কি করবেন? আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করবেন, ঠিক কিনা? না পুরানটার উপরে করবেন? ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে সব গায়রুল্লাহকে বাতিল করে দেওয়া হলো। আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই, কারো আনুগত্য করব না, কারো কথা মানব না, কারো ইবাদত করব না, কারো গোলামি করব না। লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই, আমরা গোলামি করব কার? কোন ভাইয়ের মাধ্যম আছে? এই যে পীরের দিকে কলম মতওয়াজ্জ করলো, পীরের ছবি অন্তরে লাগায়, পীরের ছবি এখন গলায়ও ঝুলায়, এগুলো শিরিক, শিরিক আকবার। লা ইলাহা বলে পরিষ্কার করে দেওয়া হলো, আমার মনের মধ্যে কোন খাজা বাবা নাই, গাজা বাবা নাই, পীর বাবা নাই। লা ইলাহা বলে সব উৎখাত করা হলো। ইয়াকা নাবুদু, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন তোমার মধ্যে আমার সম্পর্ক কি, কোন গায়রুল্লাহ আছে কিনা? বান্দা বলল না না কিচ্ছু নাই, ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। গোলামি করব কার? আমরা তোমারই গোলামি করি, তোমার গোলামি করতে থাকব। আমরা শুধুমাত্র কার গোলামি করব? জীবনের সব ক্ষেত্রে না কোনো কোনো ক্ষেত্রে? কোথায় করি? সব ক্ষেত্রে। নামাজে বললাম ইয়াকা নাবুদু, আমরা তোমারই গোলামি করি, মসজিদ পর্যন্ত শেষ, ব্যবসা বাণিজ্যে গেলে আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আদালতে গেলে, ব্যাংকে গেলে, কোথাও থাকে না মিথ্যা কথা বলা হল। ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। ও মুসলমান, বুঝতে হবে আল্লাহর আইন পুরা মানব না অর্ধেক মানব, এইটাই ইসলামের অর্থ। ইসলাম মানে আমার দেশে জিজ্ঞেস করলে বলে ইসলাম মানে শান্তি, ইসলাম শব্দের অর্থ শান্তি না, এটা ভুল কথা। ইসলাম পালন করলে শান্তি প্রতিষ্ঠিত হয়, শান্তি কায়েম হয়, এটা ঠিক। তাই বলে ইসলাম মানে কি না, ইসলাম মানে শান্তি না, খুব ভালো করে বুঝবেন। ইসলাম অর্থ কিতাবে লেখা আছে, যে কোন ডিকশনারি দেখবেন লেখা আছে, আল ইসলাম মুসলমান সুদান অগর্দন নেহাদান বাতার। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহর হুকুমের সামনে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, সামাজিক জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? কার কাছে? সব জায়গায় না কিছু জায়গায়? তো সব জায়গায় যদি করতে, আমরা কি সব জায়গায় করি? আসুন, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা এই শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের জানের নিরাপত্তা দিয়েছেন, মালের নিরাপত্তা দিয়েছেন, মালের নিরাপত্তার জন্য বলেছেন চোরের হাত কেটে দাও। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি ওই চোর ধরা পড়ে ওর হাতটা কেটে ফেলে দাও। আইনটা কার? যদি চোরের হাত কাটার বিধান থাকত তাহলে এই গ্রামের লোকে দরজা খোলা দিয়ে ঘুমাইতে কোনো অসুবিধা ছিল? কারণ কোন চোর এমন নাই যে যদি সে জানে যে অবশ্যই ধরা পড়লে হাত কাটা যাবে, কেউ রক্ষা করতে পারবে না, তাহলে কেউ হাত আর খোয়া দিতে চাবে? আল্লাহর নবীর ইতিহাস পড়লে আল্লাহর আইন বদলাবার ক্ষমতা কারো নাই। মক্কা বিজয় হল, মাত্র তিন দিন হল, এর মধ্যে মক্কার সম্ভ্রান্ত একটা অংশ বনু মাখজুম কুরাইশ বংশের একটা শাখা এই গোত্রের একটা মহিলা চুরি করে ফেলল। তো বড় বংশের বড় মেয়ে চুরি করেছে, হাত কেটে গেলে বদনাম হবে না? আল্লাহর নবীর কাছে যদি একটু সুপারিশ করা যায়। এজন্য তারা চিন্তা ভাবনা করতে লাগলো, আর মনে মনে ভাবলো আল্লাহর নবীর বংশ তো কুরাইশ বংশই, তো যদি খালি বুঝানো যায় যে এটা কুরাইশ বংশের মেয়ে, হাত কাটলে বদনাম হবে আর বদনামের ভাগটা আপনারও ভাগে যাবে, তাহলে এটা অন্য কিছু হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবীকে কে বলতে যাবে? আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল যায়েদ, ওই পালক পুত্রের ছেলে ছিল উসামা। উসামা বিন যায়েদ আল্লাহর নবীর পালক নাতি, কোলে বসে, মাথায় বসে, ঘাড়ে চড়ে, কত কথাই না বলে। কোরাইশের নেতারা চিন্তা করল এই উসামা ইবনে যায়েদকে দিয়ে কথাটা আল্লাহর নবীর কানে দেওয়া যাবে। সবাই গিয়ে নাতিকে ধরল, তুমি আল্লাহর নবীর নাতি, আদরের নাতি, তোমাকে আল্লাহর রসুল ভালোবাসে, তুমি একটু খালি নবীর কানে কানে বলবা যে আপনার কাছে একটা চুরির বিচার আসবে, এই চুরিটা করেছে কোরাইশ বংশের একটা মেয়ে, নাম তার ফাতেমা, আপনার মেয়ের নামে নাম, হাতটা কাটা গেলে কোরাইশ বংশের নাক কাটা যাবে, আর আপনার বংশ তো কোরাইশ বংশ, আপনারও তো বদনাম হবে। ওসামা বিন যায়েদ আল্লাহর নবীর কানে কানে গিয়ে কথাটা বলল। মুসলিম হিসেবে সহি হাদিস, আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, আল্লাহর নবী গর্জে উঠলেন, খুতবা দিতে দাঁড়িয়ে গেলেন, বললেন আতাশফাউ ফি হুদুদিল্লাহি, ও মুসলমানেরা, আল্লাহর দিন যারা কবুল করেছ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা আল্লাহকে মেনে নিয়েছ, তোমরা আবার আল্লাহর হুকুমকে পরিবর্তন করতে চাও, বাতিল করতে চাও, জেনে রাখো আগের যুগে যত উম্মত ধ্বংস হয়েছে তারা এই কারণে ধ্বংস হয়েছে, ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহর আইনকে সরিয়ে দিত, ঘুরিয়ে ফেলত, বড় লোকেরা চুরি করলে শাস্তি দিত না, গরিবরা করলে শাস্তি দিত। জেনে রাখো আজকের এই চুরি কোরাইশ বংশের কোন মেয়ে ফাতেমা নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে। আল্লাহর আইন রহিত করার ক্ষমতার কারো নাই, আমি নবীরও ক্ষমতা নাই আল্লাহর কোন আইনকে বাতিল করা, আল্লাহর আইন বিকল্প আইন দেওয়া, আল্লাহর আইনকে পরিবর্তন করার ক্ষমতা আমারও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হাত কারা বিধান কার? এই আইন মক্কায় আছে, মদিনায় আছে, এই জন্য আজান হলে পরে স্বর্ণের দোকান পর্যন্ত খোলা থাকে, কোন চুরির ভয় নাই। আর আমার দেশে আইন নাই বলে মসজিদে গেল কি থাকে না? জুতা থাকে না, জুতা চুরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিলেন, আমরা কি আইন মানতে পারছি সব জায়গায়? আমরা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইনটাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছি, আবার নামাজ দাঁড়িয়ে বলি ইয়াকা নাবুদু, সূরা ফাতিহা তাফসীর হচ্ছে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি কিন্তু তোমার চোরের হাত কাটা বিধান আমি মানতে রাজি না। ঠিক আছে না? আসুন, আল্লাহ তারা বলছেন ইয়াকা নাবুদু, কিন্তু আমরা সকলেই বলছি আল্লাহ তারা বলছেন আজ্জানিয়াতু আজ্জানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণী আর ব্যভিচারী, জেনাকারিণী আর জেনাকারী, জেনা করা জায়েজ না হারাম? আমাদের দেশে যদি লাইসেন্স থাকে পতিতালয়ের, তাহলে জায়েজ না হালাল? হালাল, বৈধ, ওদের কাছে বৈধ, এটা খালি বৈধ না, এদের নাম এখন যৌন কর্মী। কি নাম? যৌন কর্মী। এখন আর বেশ্যা বলতে পারবেন না আপনি, যৌন কর্মী হয়ে গেল। এদের চিকিৎসা পর্যন্ত এখন ফ্রি হাসপাতালে, সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন জেনা ব্যভিচারকে করেছেন হারাম, আর ওদের কাছে লাইসেন্স থাকলে হয়ে যায় হালাল। এরপরে আল্লাহ তারা বিচার করার দিয়েছেন আজ্জানিয়াতু আজ্জানি, ব্যভিচারিণী আর ব্যভিচারী, জেনাকারিণী আর জেনাকারী, অবিবাহিত হলে পরে ওদেরকে একশো দররা মারো, জনসমক্ষে আনো, একশো দররা মারো। আইনটা কার? আর যদি বিবাহিত হয় তাহলে ওই বাদরগুলোকে জনগণের সামনে হাজির করো, গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? এই আইন আছে এখন? আইন বাতিল করে দিয়েছি, আইন বাতিল করা হয়েছে। এরপরও দাবি করি ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমার গোলামি করি, তোমার আইন মানে তোমার হুকুম মতো চলি, কিন্তু তোমার হুকুম মেনে আমরা এই রজমের আইন মানতে পারলাম না, এটা তুমি ভুল দিয়েছ নাউজুবিল্লাহ, আল্লাহর হুকুম বাতিল করেছি কিনা। এরপরেও ইয়াকা নাবুদু, ঠিক আছে, ঠিক আছে না মিথ্যা বলে? ইসলামের সুদ হালাল না হারাম? মুসলমান, কোরআনের ওয়াজ আপনারা শুনেন, আমরা কোন মুসলমান ভালো করে বোঝা দরকার আছে। সুদ ইসলামে হারাম। কেমন হারাম? কোরআন শরীফকে জিজ্ঞেস করুন, কোরআনে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। এরপরে সূরা বাকারার একটু পরে 275 পরে আয়াতগুলোতে আছে, এক আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা সুদ হারাম জানার পরে তোমাদের যত বকেয়া সুদ আছে সব বর্জন করো। কে বলেছেন? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, বাকিয়া মানে বকেয়া, যত বকেয়া সুদ আছে, পাওনা সুদ আছে, সবগুলোকে বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? সুদ খাওয়া মানে কার সাথে যুদ্ধ করা? আল্লাহ বললেন সুদ হারাম, আমার জাতি বলল সুদের যদি লাইসেন্স থাকে তাহলে হালাল। সুদের ব্যাংকের লাইসেন্স আছে কিনা? বিভিন্ন এনজিওদের লাইসেন্স আছে কিনা? সুদে টাকা দেয় সরকারের খাতায় হারাম হচ্ছে ওই সুদ, ওই গ্রামের দুই টাকা পাঁচ টাকা সুদে টাকা লাগায় যারা, এটা সরকারের কাছে হারাম, কারণ এটা বৈধ না, আইন দেয় নাই, লাইসেন্স নাই। আর যত এনজিও বলেন, যত ব্যাংক বলেন সুদের ব্যাংক, এগুলো হালাল, কারণ এদের কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন, আমরা সেই হারামকে মানলাম না, আর নামাজ দাঁড়িয়ে বলি ইয়াকা নাবুদু, আমরা তোমারই গোলামি করি, মানে মসজিদে গোলামি করি তোমার, আর বাইরের গোলামি করি কার? আর একজনের গোলামি করি। আল্লাহ বলছেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, ও মুসলমান খবরদার তোমরা দুইজন আল্লাহ বানাইও না, মসজিদের আল্লাহ একজন, বাহিরের আল্লাহ আর একজন, এই কারবার করতে যেও না। এরকম ভাবে পর্দার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। কোরআনে স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن هي نبي আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন হেজাব করে নেয়, পর্দা করে নেয়। পর্দা বিধান দিয়েছেন কে? কেন দিয়েছেন? আল্লাহর কাছে মেয়ে লোক বড় মূল্যবান জিনিস, অত্যন্ত দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন যত দামি জিনিসটাকে পর্দা দিয়েছেন, কলা খাবেন উপরে পর্দা আছে, বাদাম খাবেন উপরে পর্দা আছে, যত মূল্যবান চাউল খাবেন উপরে পর্দা আছে, ভুট্টার উপরে পর্দা আছে, সব কিছুকে পর্দা দিয়ে দিয়েছেন। মূল্যবান জিনিসকে আল্লাহ পর্দা দিয়েছেন, মহিলাদেরকেও পর্দা দিয়েছেন, যাতে করে ওদের উপরে কোন রকম ইফতিজিং না হয়, কোন রকম ধর্ষণ না হয়, মশা মাছি বসতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মর্যাদা বৃদ্ধি করার জন্য পর্দার হুকুম দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ। এখন একদল অশিক্ষিত অথবা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত নারীরা আসলো, ইহুদি খ্রিস্টানরা আসলো, এরা বলতে শুরু করলো ইসলাম নারীদেরকে পর্দার হুকুম দিয়ে একেবারে ওদের ধ্বংস করে দিয়েছে, উন্নতির জন্য বাধার সৃষ্টি করেছে। বান্দর গেছিল শহরে, বান্দর তো গিয়ে দেখে যে মানুষেরা প্লেনে চড়ে, গাড়িতে চড়ে, বিল্ডিং এ থাকে, আর আমরা বান্দর গাছে ঝুলি। বান্দরদের পরামর্শ বসলো, এখন সমস্যা কোন জায়গায়? মানুষ এত উন্নতি করলো, আমরা বান্দর বান্দর রয়ে গেলাম, কারণটা কি? একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত বান্দর সে বলল আমার বুঝে এসে গেছে, বানর আমরা, আমাদের একটা লেজ আছে, মানুষের লেজ নাই, কাজে লেজটাই আমাদের সমস্যা। এই লেজটা কেটে ফেললে একেবারে আমরা মানুষ হয়ে যাব, তখন আমাদের আর কোনো, আমরা ওরকম গাড়িতে চড়তে পারবো। মুরব্বী বানররা নিষেধ করলো যে খবরদার এই কাম করিস না, এই লেজ দিয়ে আমাদের অনেক কাজ, মশা তারাই, মাছি তারাই, শরীর চুলকাই, কত কিছু করি, লেজটা কেটে ফেললে কিন্তু বিপদে পড়ে যাবি, কে শুনে কার কথা? একটা আধুনিক বান্দর তার লেজ কেটে ফেলল, আর আধুনিক বান্দরই তার সঙ্গে এসে যোগ দিল, সে আবার ওকে বিয়ে করল। এখন এই লেজ কাটার পরে এখন মশায় কামড়ায়, মাছিদে কামড়ায়, কিচ্ছু করে দিতে পারে না, কিছুদিন পর ধুকে ধুকে আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে মরে গেছে। ঠিক এরকম ভাবে একদল মানুষেরা দেখল নারীরা কেন পিছনে পড়ে আছে, সমস্যাটা কোন জায়গায়, এবারে ওদেরকে শিখাইল ইসলাম নারীদেরকে পর্দার হুকুম দিয়ে তোমাদের ঠকিয়েছে, এজন্য পর্দায় থাকবো না, স্বামীর কথা মানবো না। ও আমার ভাইয়েরা, ওই পশ্চিমা দেশগুলোতে ওদের ঘরে কোনো শান্তি নেই, স্ত্রী একটা ক্লাবে, স্বামী আর এক ক্লাবে, স্ত্রী এক পুরুষ নিয়ে আছে, স্বামী আর এক মহিলা নিয়ে আছে, ওদের ঘরে কোনো শান্তি নেই, ওদের সন্তানদের কোনো পরিচয় নেই, ওদের সন্তানদের পরিচয় মায়ের পরিচয়ে। এই জন্য দেখেন আমার দেশে চক্রান্ত শুরু হয়েছে, আগে খালি বাপের নাম লাগতেই চলত কাগজপত্রে, এখন কি লাগে? মায়ের নাম লাগে। কেন? আস্তে আস্তে এই পর্যায়ে নিবে যখন বাপের পরিচয় আর থাকবে না। জেনা বিচারকে তারা উন্মুক্ত করে দেওয়ার জন্য একটা চক্রান্ত শুরু করেছে। ও আমার ভাইয়েরা, এই নারীদেরকে পর্দার হুকুম দিয়ে ইসলাম ঠকিয়ে দিয়েছে, এই সব শিখাইয়া তারপর নারীদেরকে রাস্তায় বের করেছে, এখন ওদেরকে ঢিলা মারে, ওদেরকে এসিড মারে, ইফতিজিং করে, শেষ পর্যন্ত নারীরা কোথাও বিচার পায় না, যায় পুলিশের কাছে, পুলিশের কাছে গেলে আবার বর্ণনা দিতে হয়, তাতে আর একবার জেনার শিকার হয়, যায় সাংবাদিকদের কাছে, সাংবাদিকরা সাংঘাতিক খোঁজ নেয়, আর একবার জেনা লিপ্ত হয়, এত লজ্জা, শেষ পর্যন্ত আত্মহত্যা করার পথ বেছে নেয়, ঠিক কিনা? ইসলামে যদি পর্দার হুকুম যা দেওয়া হয়েছিল সেই পর্দার হুকুম পালন করলে কোন ছেলে কোন নারীর উপরে আঁচল ধরে টান দিতে পারত? মক্কা মদিনা জান না, রমজান মাস সারা রাত্র মেয়ে লোকের আসা যায়, ইবাদত করে, চাঁদের সৌন্দর্যকে হার মানাতে পারে এমন সুন্দরী সুন্দরী নারীরা মিশরের থেকে, কাশ্মীর থেকে, পাকিস্তান থেকে যায়। আজ পর্যন্ত শোনা গেছে যে মক্কায় একটা মেয়ে হারাই গেছে? একটা মেয়েকে কেউ আঁচল ধরে টান দিয়েছে, একটা মেয়ের সঙ্গে কেউ ধর্ষণ করেছে, কারণ জানে ওই দেশে এই কাজ করতে গেলে তারা রক্ষা আর কেউ থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হেজাবের আইন দিয়েছিলেন, যতদিন পর্যন্ত মানুষেরা মেয়ে লোকেরা এই পর্দার মধ্যে থেকেছে অতদিন পর্যন্ত ওদের ইজ্জত রক্ষা পেয়েছে, ওদের বিয়ে করতে গেলে টাকা পয়সা দিয়ে তারপরে বিয়ে করতে হতো, ইসলাম মোহর ধার্য করে দিয়েছে, মোহর আনা টাকা দিয়ে তারপরে বিয়ে করো, কিন্তু মেয়ে লোকেরা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে যখন প্যান্ট শার্ট পরা শুরু করলো, জিন্সের প্যান্ট পরে, ছেলেরা মাশাআল্লাহ জুতা পরে, মোজা পরে, এরপরে জামা পরে, পাজামা পরে, টাই পরে, কোট পরে, এরপরে একটা টাই পরে গলা আটকাই দেয়, আর মেয়ে লোকেরা কি করে? মেয়ে লোকেরা এখন হাফ প্যান্ট পরে, থ্রি কোয়ার্টার পরে, এরপরে বুক খোলা, গলা খোলা, চুল খোলা, সব খোলা। আল্লাহ বললেন মেয়েদেরকে পর্দা করতে, এখন উল্টা ছেলেরা পর্দা করে, মেয়েরা খুলতে শুরু করেছে, যখন আল্লাহর হুকুমের সঙ্গে বিদ্রোহ শুরু করেছে, আল্লাহ তাআলাও তাদের হেফাজত তুলে নিয়েছেন, আল্লাহর যে হেফাজত ছিল তা তুলে নিয়েছেন, এখন রাস্তায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইফতিজিংয়ের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, নারীদেরকে শীষ দেয়, পাথর ছুঁড়ে মারে। এটা এরকম, এক বেটা নতুন কলা গাছের বাগান করছে, নতুন বাড়ি করেছে, বড় বড় সাগর কলার গাছ লাগাইছে, সাগর কলা হল, কলা পেকে গেছে, চিন্তা করলে গ্রামের লোকেরা কি কলা খাবে, মানিকগঞ্জে বাস স্ট্যান্ডে নিয়ে যায়, বাস স্ট্যান্ডে নিয়ে গেল, বাস এক এক করে সব চলে গেছে, আশপাশের সব কলাগুলো বিক্রি হয়ে গেছে, ওর নতুন বাড়ির কলা কেউ কিনে না, কারণটা কি? ও কলাগুলোর একটা কাজ করেছে, মানুষের খেতে কষ্ট না হয় এজন্য কলাগুলোর ছোলাটা ফেলে দিয়ে কলাটা খুলে রেখে দিয়েছে, আশপাশের সব কলাগুলো বিক্রি হয়ে গেল, ওর নতুন বাড়ির নতুন কলা, বড় কলার ধারে কাছেও কেউ আসে না, সব মানুষজন চলে যাচ্ছে। এবারে লোকটা বলল, বাইরে তোমাদের কি হল, এই ছোট ছোট কলা তোমরা ক্রয় করছো, আর আমার নতুন বাড়ির বড় বড় কলা কেন খরিদ করছো না? লোকেরা বলল, তোমার ওই বড় কলা নতুন বাড়ির কলা ঠিকই ছিল, কিন্তু ওর গায়ে কোনো পর্দা নাই, রাস্তা ধুলাবালু পড়েছে, মশা মাছি ছড়িয়েছে, রোগ জীবাণু ছড়িয়েছে, ওই কলা খেলে পেট খারাপ হবে। ঠিক আছে, এখন কলা ফিরিয়ে নিয়ে যাও, তোমরা বিনা পয়সা নিয়ে যাও। লোকেরা কেন বিনা পয়সা নিব না, এই কলা খেলে পরে পেট খারাপ হবে, কলা নিতে পারি শর্ত হচ্ছে যদি কলার সঙ্গে ঔষধের টাকাও দিতে পারো। ঠিক তেমনি ভাবে যতদিন পর্যন্ত মেয়ে লোকেরা পর্দা করেছে, আল্লাহর হুকুম মতো চলেছে, অতদিন পর্যন্ত মেয়ে লোকদেরকে পয়সা দিয়ে বিয়ে করতে হয়েছে, আর যখন মেয়ে লোকেরা পর্দা ছেড়ে দিয়েছে, ছোলা কলার মতো হয়ে গেছে, এবারে তাদেরকে পয়সা দিয়ে কেউ বিয়ে করা দূরের কথা, ওরা এখন উল্টা পয়সা দেয় তারপরেও কেউ বিয়ে করে না, ওরা মিছিল করে এখন, নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বিনা যৌতুকে, বিনা যৌতুকে বিয়ে করো, বিয়ে করো, ছেলেরাকে আইয়ে পড়ো, আইয়ে পড়ো, বিনা যৌতুকে বিয়ে করবে ওরা, এইরকম মিছিল করে, আন্দোলন করে নারীদের ইজ্জত ফিরানো সম্ভব নয়। নারীদের ইজ্জত দিয়েছেন কে? আমি মা বোনদেরকে বলবো, তোমরা আন্দোলন করো, মিছিল করো, ওই জন্য যে আমাদেরকে ইসলাম যতটুকু অধিকার দিয়েছে ওইটা ফেরত দাও, এখন তো ওখানেও হাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তির বন্টন করেছেন, বন্টন করেছেন কে? আল্লাহ বন্টন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন, হুকুম দিচ্ছেন, আইন দিচ্ছেন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? আইনটা কার? কেউ যদি বলে আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে, সে হয়তো আল্লাহর চেয়ে বেশি বুঝে, হয়তো কি করে, আর নইলে শয়তানের মুরিদ হয়েছে। কার মুরিদ হয়েছে? শয়তান যেরকম আল্লাহর হুকুমকে অমান্য করেছে, এরকম একদল শয়তানের মুরিদ বের হয়েছে যারা বলে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে। নারী একদিকে শ্বশুরের থেকে পায়, স্বামীর থেকে পায়, স্বামীর বাড়ির থেকে পায়, বাপের বাড়ির থেকে পায়। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দায়িত্ব দিয়েছেন কম, তার হিসাও দিয়েছেন কম, পুরুষের হিসাব বেশি, কাজও বেশি। মেহমান আসলে খরচ করে মেয়ে লোক না পুরুষে, স্বামী না স্ত্রী? এরকম ঘর সংসারের সমস্ত দায় দায়িত্ব কার? সব জায়গায় যদি সমান অধিকার চাও তাহলে আসো, বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও সমান অধিকার দিতে হবে। একটা বাচ্চা নিবে স্বামী, আর কে নিবে? কে? স্ত্রী। বলতে গেলে বাচ্চারা আছে নাহলে একটা কথা বলো, লজ্জাকর বিষয় বুঝাতে যাচ্ছে, খারাপ উদাহরণ নাই কিছু। ওই দুইজন আটকা পড়ছে ঘরের মধ্যে, স্বামী আর স্ত্রী ঘরে আটকা পড়ছে, এখন আটকাই দিয়েছে বাইর থেকে, পেশাব পায়খানার ব্যবস্থা নাই। স্ত্রী বলল ঠিক আছে তুমি বসো, স্বামী বলল স্ত্রীকে তুমি বসো, আমি তোমার পিঠের উপরে দাঁড়িয়ে পেশাব করি, জানলা দিয়ে বের হয়ে গেছে। এরপরে এখন স্ত্রীর পালা, স্বামী বসছে নিচে, স্ত্রী ওর পিঠের উপরে পা দিয়ে জানলা ফাঁক দিয়ে পেশাব করা শুরু করছে, পেশাব কোন দিকে যাবে? এর চেয়ে লজ্জাকর উদাহরণ আমাদের কাছে আর নেই। সমান অধিকার চাও সব জায়গায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কাঠামোগত ভাবে ভিন্ন ভিন্ন সৃষ্টি করেছেন, দুইজনের কাজ ভিন্ন, একজনের অফিস হচ্ছে ঘর আর একজনের অফিস বাইরে, এটা কোন অধিকারের বিষয় না। অধিকার তো মেয়ে লোকের বেশি, সমান অধিকার না, অধিকার দিয়েছে মেয়ে লোকদের ইসলাম অনেক বেশি। ইসলাম যে অধিকার দিয়েছে অন্য কোন ধর্ম নারীদেরকে সেই অধিকার দেয় নাই। অধিকার শিখাতে গেলে ভারত চলে যাও, হিন্দু ধর্মকে শিখাও, যারা স্বামী মৃত্যুর পরে মেয়ে লোকদেরকে বিয়ে বসা পর্যন্ত অধিকার দেয় নাই। আছে অধিকার? আজকে একটা হিন্দু মেয়ে লোকের বিয়ে হল, কালকে তার স্বামীটা মরে গেল, সারা জীবনে ওই হিন্দু মহিলার আর বিয়ে বসার সুযোগ নেই, আছে? ধর্মীয় ভাবে নাই। এখন হিন্দুরা ওদের ধর্মবাদ দিয়ে নতুন আইন করেছে, সে ভিন্ন কথা। এমনি ভাবে যদি স্বামী মরে যায়, স্ত্রী যদি যদি স্বর্গে যেতে চায়, তার জন্য বিধান হচ্ছে, ধর্মীয় বিধান হচ্ছে, এই স্বামীর চিতায় আত্মহুতি দিয়ে পুড়ে যাওয়া, সারা জীবন সাদা শাড়ি পরতে হবে, কোন বিয়ের অনুষ্ঠানে যেতে পারবে না, মাছ গোস্ত খেতে পারবে না, অলক্ষী, এর নাম কি? এ যদি কোন জায়গায় যায় তাহলে অলক্ষী হয়ে যাবে। এইরকম ভাবে যেই ধর্ম নারীদেরকে সম্পত্তি দেওয়া দূরের কথা, আরো নারীদেরকে সম্পত্তি হিসেবে ভাগ করে নেয়, ওদেরকে গিয়ে অধিকারের কথা শিখাও। ইসলাম নারীদেরকে অধিকার সমান দেয় নেয় সবচেয়ে বেশি দিয়েছে। কি দিয়েছে? ইসলাম অধিকার বেশি দিয়েছে। স্বামীর পক্ষ থেকে সম্পত্তি পায়, বাপের পক্ষ থেকে সম্পত্তি পায়, কাজকর্ম করবে স্বামী, আর মহিলা ঘরে থাকবে, খরচপাতি সব যোগাবে মহিলা, স্বামী কে যোগাবে? এমনকি মহিলার খরচটাও যোগাবে কি? দায় দায়িত্ব সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে স্বামীকে, অধিকারের বেড়ায় মহিলার বেশি, এমনকি মর্যাদার ক্ষেত্রেও বেশি। আপনি আসুন কোরআনুল করিম হাদিস শরীফ পড়লে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইবাদতের পরে মা বাবার স্থান দান করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর চূড়ান্ত ফয়সালা শুনে নাও, আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে মাতা পিতার সাথে সৌজন্যমূলক আচরণ করো। এখানে মা বেশি না বাপ বেশি সেদিকে তাফসিরে কোন ইঙ্গিত দেওয়া হয় নাই, হাদিস শরীফে গেলে দেখতে পাই আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর হুকুম মেনে চলার পরে আমরা কার কথা মেনে চলব, কার খেদমত করব, কার হুকুম মেনে চলব? আল্লাহর নবী বললেন, উম্মাকা, তোমার মায়ের খেদমত করো। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম পালন করার পরে কার হুকুম মতো চলব? বলেন, তোমার মায়ের হুকুম পালন করো। তিনবার প্রশ্ন করলে তিনবার একই উত্তর দিলেন। এবারে সাহাবি বুঝতে পারল, সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি, আল্লাহর হুকুম পালন করার পরে যেই লোকটার কথা মতো চলতে হবে, যেই লোকটার আনুগত্য করতে হবে, যার খেদমত করতে হবে, সে হচ্ছে আমার মা। বলুন, তারপরে কার খেদমত করব? এবারে বলছেন, তোমার আব্বার খেদমত করো। কার খেদমত করো? কাজী বুঝা গেল, মায়ের মর্যাদা ইসলাম অনেক বড় আকার দিয়েছে। তবে এখানে আবার খেয়াল রাখতে হবে, স্বামীর মূল্য স্ত্রীর কাছে অনেক বড়। হাদিসে বলা হয়েছে, এই জন্য মা বোনদের আর একটা দায়িত্ব আছে, স্বামীর কথা মতো চলা। খ্রিস্টান জগতে এখন শিখাচ্ছে, কুরের ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, দেহ আমার, সিদ্ধান্ত আমার। চারটা বিয়া পুরুষ করতে পারলে নারী কেন করতে পারবে না? আরে বেটা, পুরুষ যদি চারটা মেয়েলোক বিয়ে করে চারটা সন্তান জন্ম দেয়, চারটা সন্তানের বাপ কে হবে? একটা পুরুষ হবে, ঠিক আছে কিনা? কিন্তু নারী যদি চারটা পুরুষের সঙ্গে মিলে এরপরে তার একটা সন্তান হয়, এই চারটা পুরুষের সন্তানটা কার হবে? পার্থক্য করা যাবে? আমার ভাইয়েরা, বলতেছিলাম যে আমি অনেক দূরে চলে গেছি, বলছিলাম ইয়াকা নাবুদু, নামাজে দাঁড়িয়ে বলছি ইয়াকা নাবুদু, আমরা তোমারই কেবল গোলামি করি। গোলামি করি কার? কিন্তু আল্লাহ তাআলা পর্দার হুকুম দিলেন, তা মানতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি বন্টন করে দিলেন, তা মানতে রাজি না। সব জায়গায় ভুল ধরা হচ্ছে, আল্লাহর হুকুমকে অমান্য করা হচ্ছে। তাহলে ইয়াকা নাবুদু ঠিক আছে, মুসলমান থাকবে? শয়তানের কি অপরাধ ছিল? কি শয়তানেও একটা অন্যায় করেছে, এই অন্যায় করার কারণে কিন্তু কাফের হয় নাই, বিষয়টা খেয়াল করেন। আদমকে আল্লাহ তাআলা বললেন, তুমি এই গাছের কাছে ওজন এই ফল খেও না। আদম খেয়ে ফেললো, আদম কাফের হয়েছে? ইবলিসকেও বললেন, আদমকে সেজদা করো। দুইজনকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, দুইটা, একটাও রক্ষা করতে পারে নাই। আদম সেই গাছের ফল খেয়ে ফেললো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে আদম, তোমাকে আমি হুকুম করলাম এই গাছের কাছেও যাবে না, কেন গেলা? আদম কোন যুক্তি পেশ করেন নাই, সঙ্গে সঙ্গে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তোমার হুকুম রক্ষা করতে পারি নাই, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার প্রতি দয়া না করো, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা? তাহলে বোঝা গেল, আল্লাহর হুকুমটা পালন করতে পারে নাই, সেজন্য কি হয় নাই? কাফের হয় নাই। ঠিক আদম ইবলিসও সেই কাজ করল। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, আদমকে সেজদা করো। ইবলিস সেজদা করলো না, অন্যায় করে ফেললো। আল্লাহ বলেন, ইবলিস, তোরে হুকুম করলাম আদমকে সেজদা করবি, কেন সেজদা করলি না? ইবলিস যদি আদমের মতো বলতো যে আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করতেন কিনা? কিন্তু ইবলিস তা বলে নাই, এই কারণে কাফের সামনে কি বলতে দেখেন। ইবলিস বলল, আল্লাহ তোমার হুকুমটা যুক্তিসঙ্গত হয়নি। কালা আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন যদি নিচেও জ্বালানো হয়, উপরের দিকে চড়তে থাকে, আর মাটি যদি জোরে উপরের দিকে ছুঁড়ে মারা হয়, নিচের দিকে চলে আসে। সুতরাং গতির বিবেচনায় আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যুক্তির কথা হচ্ছে, আগুন সেজদা করবে না মাটিকে, বরং মাটি কি করবে? আদমকে সেজদা করবে না। আদমকে আমি সেজদা করবো না, বরং আদমের উচিত ছিল আমাকে সেজদা করা। আল্লাহর হুকুমের সামনে যুক্তি পেশ করেছে, প্রথম যুক্তিবাদী কে? ইবলিস। প্রথম যুক্তিবাদী কে? প্রথম বুদ্ধিজীবী। অনেক বুদ্ধিজীবী আছে না ইসলাম বিরুদ্ধে কাজ করে, এই বুদ্ধিজীবীদের প্রথম লিডার কে? ইবলিস, শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস যখন যুক্তি পেশ করলো, আল্লাহ তাআলা বলে ইবলিস তুমি আর এখানে বেঁচে থাকার অধিকার নাই, বের হও তাড়াতাড়ি। ইবলিসকে বের করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে যখন চ্যালেঞ্জ করলো, ভুল এখানেই করলো, আদমকে সিজদা করতে বললো না পিঁপড়াকে সিজদা করতে বললো তা দেখার বিষয় না, বিষয়টা হচ্ছে হুকুমটা করেছেন কে, তার হুকুম। আল্লাহ তাআলা হুকুম করেছেন, যদি একটা পিঁপড়াকে সিজদা করতে বলতেন তাহলে পিঁপড়াকে সিজদা করাও কি ছিল, ফরজ ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির একটা গোলাম ছিল, কৃত দাস ছিল, আয়াজ নাম, অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান, বড় বড় গুরুত্বপূর্ণ পরামর্শে তাকে রাখত। মন্ত্রীদের কাছে বিষয়টা আপত্তিকর হল, মন্ত্রীরা কানা ঘুষা আরম্ভ করল, একটা গোলামকে আমাদের সঙ্গে বসায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহর কানে আওয়াজটা চলে গেল। তিনি একদিন একটা ভালো খাওয়ার আয়োজন করল, দামি দামি পেয়ালায় নাস্তা দিল আর বলল নাস্তা খাওয়ার পরে আছার দিয়ে পেয়ালাটা ভেঙে ফেলতে হবে, হীরকের পেয়ালা, জওহার প্রবাল পাথর দিয়ে তৈরি করা পেয়ালা। মন্ত্রীরা নাস্তা নাস্তা খেয়ে দেখে যে কি সুন্দর পেয়ালা, দামি পেয়ালা, এক একটা পেয়ালা দামে এক এক লক্ষ টাকা হবে, কেউ ভাঙল না। আয়াস খাওয়া দাওয়া শেষ হলো, এক আছার মেরে গুড়ি গুড়ি করে ফেলছে। এবারে বাদশাহ মন্ত্রীদেরকে জিজ্ঞেস করল ব্যাপার কি, আপনাদের হুকুম ছিল খাওয়ার পরে এটাকে ভেঙে ফেলতে হবে, কেন ভাঙেন নাই? মন্ত্রী বলল বাদশাহ জাহাপনা এত দামি পেয়ালাটা ভেঙে ফেলব? এবারে আয়াজকে বলল এই বেটা গোলামের বাচ্চা গোলাম, পেয়ালাটা ভাঙলি কেন, জানার দাম কত, দেখো নাই মন্ত্রী ভাঙে নাই? আয়াজ বলল আমি যদিও গোলাম কিন্তু আমি তো সাধারণ কোন জায়গার গোলাম না, আমি রাজ দরবারের গোলাম, এই পেয়ালার মূল্য সম্পর্কে আমার ধারণাও আছে, আমিও জানি এই পেয়ালার মূল্য কত, তাহলে কেন ভাঙলি? হা কেন ভাঙলাম সেটা শুনুন, আমি লক্ষ্য করেছি বাদশার হুকুম ছিল পেয়ালাকে ভেঙে ফেলা, আমি যদি হুকুম পালন না করি পেয়ালা না ভাঙ্গি একটা লক্ষ টাকার পেয়ালা রক্ষা পেল, কিন্তু আমার বাদশার হুকুমটা ভেঙে গেল, হুকুমটা পালন করা হল না। আর যদি পেয়ালাটা ভেঙে ফেলে দেই লক্ষ টাকা দামের একটা পেয়ালা ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু আমার বাদশার হুকুমটা অক্ষত থাকলো, হুকুম পালন করা হল। আমি আয়াজের কাছে এরকম লক্ষ লক্ষ পেয়ালা ভেঙে চুরমার করে দেওয়া সহজ, কিন্তু আমার বাদশার একটা হুকুমকে পালন করা সম্ভব ভাঙা সম্ভব না। পরিষ্কার হয়ে গেল ইবলিস ভুল করেছে কোথায়, আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করে, অমান্য করে। তার হুকুমটা করেছেন কে? আদমকে সেজদা করতে বলল মাটিকে, মাটির গতি নিম্নে, এইসব যুক্তি দরকার নাই, হুকুমটা করেছেন কে? আল্লাহ যখন হুকুম করেছেন আদমকে কেন একটা পিঁপড়াকে সেজদা করতে বললো তাও ফরজ ছিল, যেহেতু হুকুমটা কার? বোঝা গেল আল্লাহ তাআলা যত হুকুম করেছেন সব মানব না, আবার দেখ মানব। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, আমরা সব জায়গায় তোমার গোলামি করব, আমরা সব জায়গায় গোলামি করব কার? আল্লাহ। এটার নাম হচ্ছে ইসলামে পূর্ণ দাখিল হওয়া। আপনার বাড়ি একজন মেহমান গেল, দরজার ভিতরে গিয়ে অর্ধেক ভিতরে ঢুকাই দিয়ে অর্ধেক বাইরে, আপনি কি বলবেন? বেহুদা, হয়তো ভিতরে ঢুকলেন ভাগ এখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফফা, ও মুসলমানরা যারা আশহাদু আল্লা ইলাহা বলে ইসলামে প্রবেশ করেছ, যারা ইয়াকা নাবুদু বলে আল্লাহর গোলামিকে স্বীকার করে নিয়েছ, তোমাদের কাজ হল উদখুলু ফিস সিলমি কাফফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা মসজিদে বসে আল্লাহর হুকুম পালন করবে আর ইয়াকা নাবুদু বলবে, আর রাষ্ট্র থেকে আল্লাহকে নির্বাসনে পাঠাবে, মুসলমান থাকবে। তাহলে কেমন মুসলমান, আল্লাহর হুকুম কোথাও চলে না, সব জায়গা থেকে আল্লাহর হুকুম পরিবর্তন করে দিয়েছি, আবার দাবি করে ইয়াকা নাবুদু। সূরা ফাতিহায় যারা নামাজ ঠিক মতো পড়ে, কমপক্ষে ফরজ আর সুন্নতে মুআক্কাদা যদি পড়ে 32 বার পড়া হয়, কবে পড়া হয়? শুধু ফরজ পড়লো 17 বার, কয়বার? কমপক্ষে 17 বার এই সুরাটা পড়া হয় দৈনিক, কয়বার? ইয়াকা নাবুদু, কি বলো একটু চিন্তা করে দেখো, ইয়াকা নাবুদু, আমি কেবল তোমারই গোলামি করি আর কারো গোলামি করি না। এবারে আল্লাহ তাআলা বলেন তুমি আমার গোলাম বলো, তুমি কি চাও? বলে ওয়াইয়াকা নাস্তাইন, আমি তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য দাও কার কাছে? সন্তান দেওয়ার মালিককে, ভাগ্যের পরিবর্তন করার মালিককে, দোকানে ব্যবসা বাণিজ্য দেওয়ার মালিককে? ওয়াইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। এবারে আল্লাহ তারা বলছেন বান্দা বলো তুমি কি সাহায্য চাও, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? এবারে বান্দা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে তুমি হেদায়েত দান করো সিরাতে মুস্তাকিমের দিকে। সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা, যেই রাস্তা সোজা হয় গন্তব্যস্থল পর্যন্ত সোজা গেছে, কোন আঁকাবাঁকা নাই, বড় রাস্তা, জিজ্ঞেস করার প্রয়োজন নাই, প্রশস্ত রাস্তা, বড় রাস্তা, আঁকাবাঁকা রাস্তা নয়, এরকম রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাকে পাওয়ার জন্য, তোমার পর্যন্ত পৌঁছার জন্য যে সোজা রাস্তা রয়েছে, আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত চাবো কার কাছে? না কোনো পীরের কাছে। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোনো পিসাব। এই যে পিসাব ওরা দাবি করে, ভণ্ডপীরদের কথা বলছি, ওরা বলে কি, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, আল্লাহ খালি হয়ে গেছে, রাসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছে খালি হয়ে, রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। মুসলমান না শয়তান? মুসলমান না মুশরিক? আল্লাহ খালি হয়ে গেছে, আল্লাহ খালি হয়ে গেছে, আল্লাহ তাআলা দেওয়ার মালিক। দেওয়ার মালিক কে? নবীর আবেদন করেছেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দান করো। সন্তান দেওয়ার মালিক কে? নবীরা চাইলেন কার কাছে? আর আমাদের দেশের একদল মুসলমান চায় কোথায় গিয়ে? মাজারে গিয়ে, পীরের কাছে চায়। দেওয়ার মালিক পিসাব না আল্লাহ? কি সুন্দর লিখে রেখেছে, আল্লাহ আকবার। আজমিরে গেলাম একবার জিয়ারত করার জন্য, আমরা ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, দেওবন্দে ছুটির সময় ঘোরাফিরা করতাম, কবরস্থানে গিয়ে আমরা জিয়ারত করতে যাই তো ঢুকতেই পারলাম জুব্বাগায় দিয়ে। তারপরে যাই কোনোভাবে ঢুকলাম, কবরে লেখা আছে আসমান হায় তেরা ইয়ে জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা আয়ে খা যা আজমিরি। লেখা আছে আসমান হায় তেরা, এই আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি, আসমান হায় তেরা ইয়ে জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা আয়ে খা যা আজমিরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। আসমানের মালিক কে? না খা যা বাবা। জমিনের মালিক কে? দিলের মকসুদ পূরণ করা মালিক কে? আর ওখানে লেখা আছে কে? এই জন্য এই দেশের মাজার গুলো আছে, মাজার বলতে গেলে আর এক ঝামেলা। মাজার এই কবর পূজারীদের এই কাজগুলো আল্লাহর রসুল এত কঠোর ভাবে নিষেধ করেছেন। আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে, কয়দিন আগে? খুব ভালো করে শুনুন, বুখারী মুসলিম সহ হাদিসের সহিহ কিতাবগুলোতে আছে, আল্লাহর নবী মৃত্যুর মাত্র 3 দিন আগে বলেছেন লানাল্লাহুল ইহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, লানত করুন, গজব দিন, অভিশাপ দিন, লানত। কারণ কি? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, ওরা ওদের নবী, ওদের সালে বুজুর্গ, পীর বুজুর্গদের কবর গুলোকে সেজদারের স্থান বানাত, এই জন্য আল্লাহ নবী লানত দিলেন। আর বললেন লা তাজালু কবরি ওয়াসানা ইউবাত, ও আমার সাহাবীরা খবরদার, আমার উম্মতরা খবরদার, আমার মৃত্যুর পরে যেন আমার কবরকে পূজার স্থান বানানো না হয়, সেজদারের স্থান বানানো না হয়। এজন্য আল্লাহ নবীর কবরে কেউ সেজদা করতে পারে না, টাকা পয়সা দিতে পারে? মক্কায় চলে যান। আল্লাহ নবীর যুগ থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান রয়েছে, এখনো দৈনিক 20-25টা লাশ দফন করা হয়। আমি নিজে দেখেছি, প্রত্যেকটা নামাজের টাইমে জানাজা হয়, জানাজার পরে ওইখানে গিয়ে লাশ দফন করে, জান্নাতুল মুআল্লা মক্কার কবরস্থান। এই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহর নবীর প্রথমা স্ত্রী মা ফাতেমার মা, আল্লাহর নবীর একটা সন্তান ছাড়া সমস্ত সন্তানের মা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা সাহাবী, আল্লাহর নবীর থেকে সর্বপ্রথম যেই মহিলা ইসলামের দাওয়াত পেয়েছে, সর্বপ্রথম যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর নবীর জন্য যিনি জানমাল সব উৎসর্গ করেছেন, সেই মহিলার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার কবর রয়েছে মক্কার জান্নাতুল মুআল্লা নামক কবরস্থানে। বাইরে আমার চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরে কোনো বিল্ডিং নাই, কোন চাদর নাই, কোন সাইনবোর্ড নাই, কোন টাকা নাই, পয়সা নাই, বড় বড় মোমবাতি নাই, এক হাত মোমবাতি, এই মোটা মোমবাতি জ্বালায় কোথায়? জান্নাত মাজারগুলোতে। আবার যদি মদিনায় চলে যাও, আল্লাহর নবীর কবর জিয়ারত করে বের হলে সামনে গেলে বিশাল কবরস্থান নজরে পড়বে, এই কবরস্থানের নাম জান্নাতুল বাকি। কম পক্ষে 10,000 সাহাবা ইকরামদের কবর রয়েছে এখানে, আল্লাহর নবীর মেয়েদের কবর এখানে রয়েছে, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, আল্লাহর নবীর দুইটা পরপর দুইটা মেয়ে বিয়ে করেছেন, যেই সাহাবি যে নূরাইন বলা হয় যাকে, মুসলমানদের তৃতীয় খলিফা জামিউল কোরআন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরস্থানে শুয়ে আছেন। যান গিয়ে দেখেন ওই গোটা কবরস্থানে একটা কবরের উপর কোন বিল্ডিং আছে কিনা, পাকা বিল্ডিং আছে কিনা, গম্বুজ আছে কিনা, চাদর আছে কিনা, সাইনবোর্ড আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, কিচ্ছু নাই। আপনি যদি আবার উহুদ পাহাড়ের কাছে চলে যান, মসজিদে নববীর থেকে সোজা উত্তর দিকে 3 মাইল দূরে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড়। এইখানে যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ, আল্লাহর নবীর দান্দার মোবারক শহীদ হয়েছিল এই যুদ্ধে। আল্লাহর নবীর আপন চাচা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, সমস্ত শহীদদের সর্দার সাইয়্যিদুস সুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কবরস্থ হয়েছেন, এখানেই শহীদ হলেন। ওই কবরস্থানের চারদিক থেকে দেওয়াল দেওয়া রয়েছে, একটা কবরের উপরে কোন বিল্ডিং নাই, কোন চাদর নাই, কোন টাকা নাই, পয়সা নাই, আগরবাতি মোমবাতি নাই। কেন? সাহাবিদের কবরে দেওয়ার কোন লোক নাই সেজন্য। আমি বলি মুসলমান ভালো করে শুনে রাখো, কবরে চাদর দেওয়ার টাকা পয়সা দেওয়া ভালো কাজ হলে, ইসলামে অনুমতি থাকলে আল্লাহর নবীর সাহাবিদের কবরে, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে মানুষ সুতার চাদর নয়, মানুষ তার কলিজার ছিঁড়ে তা দিয়ে চাদর তৈরি করে অথবা চামড়া খুলে তা দিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? দিচ্ছেন না কি জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজবের দোয়া করেছেন, লানত দিয়েছেন সেজন্য। আল্লাহর নবী যারা লানত দিলেন সেইটা যারা করে তারা নবীর আশেক না শয়তানের আশেক? আল্লাহর ওলি না শয়তানের ওলি? আমি কবরওয়ালাদেরকে বলছি না, আবার ওনারা দুনিয়া থেকে চলে গেছেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, ওনারা অনেক বড় বড় কাজ করে গেছে, ওনারা বলে যান না যে আমাদের মাজার এগুলো করো। আমি বলছি যারা মাজার তৈরি করেছে এদেরকে ভুল ব্যাখ্যা দিল কেউ না দেয় খবরদার। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবিদের কবরে চাদর নাই, টাকা নাই, মোমবাতি আগরবাতি নাই। ও আমার মা বোনেরা ভালো করে শুনে রাখো, মেয়ে লোকেরা বড় দুর্বল, বিপদে পড়লেই মাজারে দৌড়ায়। আমি দেখেছি অনেক মেয়ে লোকেরা গরিব, জীবনে হয়তো গোস্ত কিনে খেয়েছে কিনা মনে হয় না, কিন্তু মাজারে গিয়ে ওই যে কচ্ছপ আছে চিটাগাঙ্গে কচ্ছপ, আবার খানজাহানিতে কি কুমির, আবার সিলেট গেলে কি গজার মাছ, কি অবস্থা, এক একটা এক এক কারবার। গজার মাছের কচ্ছপের কুমিরকে গোস্ত কিনে খাওয়ায় ও মুসলমান কয়েদে মকসুদ পূরণ হয়ে যায়। মকসুদ পূরণ করার মালিককে? এই শিরক আর বিদআতে জর্জরিত আছে আমার দেশের মানুষ, আবার কবরে গিয়ে সিজদাও করে। ও মুসলমান, খুব ভালো করে চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন যত নামাজ ফরজ করেছেন সব নামাজে রুকু সিজদা করা ফরজ করে দিয়েছেন। ফজরের নামাজ পড়ো, রুকু সিজদা করা ফরজ। জোহরের নামাজ পড়ো, রুকু সিজদা করা ফরজ। জুমার নামাজ পড়ো, রুকু সিজদা করা ফরজ। ঈদের নামাজ পড়ো, রুকু সিজদা করা ফরজ। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না, ঠিক কিনা? জানাজার নামাজ বুজুর্গের হইলে বোধ হয় রুকু সিজদা করা যাবে না, তাও করা যাবে না, খালি বুজুর্গের না। জানাজার নামাজ বাবা আদমেরও যদি হয় কেন, তার জানাজাতে রুকু সিজদা করা যাবে না। জানাজার নামাজ ইব্রাহিম আলাইহিস সালামের হলেও রুকু সিজদা করা যাবে না। জানাজার নামাজ আকনামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু সিজদা করতে পারবি না। জানাজার নামাজ আব্দুল কাদের জিলানির হোক না কেন, রুকু সিজদা করতে পারবি না। জানাজার নামাজ খাজা মঈনুদ্দিন চিশতির হোক না কেন, রুকু সিজদা করতে পারবি না। জানাজার নামাজ শাহ জালাল রাহিমাহুল্লাহ তাআলা হোক না কেন, রুকু সিজদা করতে পারবি না। কারণটা কি, সব নামাজে রুকু আর সিজদা করা ফরজ, জানাজার নামাজে রুকু নাই সিজদাও নাই। কারণটা কি, কারণ শুধু একটাই, সব নামাজে তোর সামনে কোন গায়রুল্লাহ নাই, আল্লাহ ছাড়া কারো লাশ নাই। জানাজার নামাজে একটা লাশ আছে, লাশ আছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সতর্কতা অবলম্বন করেছেন। কেউ যদি বলতে না পারে, এই তো বুজুর্গকে সম্মান করা হচ্ছে, তাজিমি সিজদা করা হচ্ছে, বিভ্রান্ত করবে, ধোকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে নিজের রুকু সিজদা পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের রুকু সিজদা বাতিল করলেন, যাতে গোমরা করতে না পারে। এরপরেও ওই কবর পূজারী ভণ্ড কবর পুরাদি মুশরিক এই লোকগুলো মানুষকে শিখায় যে কবরে গিয়ে সিজদা করো, কবরে প্রার্থনা করো, কবরে সিজদা করা জায়েজ না হারাম, কবরে মান্নত করা জায়েজ না হারাম, কবর আল্লাহর নামে জবাই করা জায়েজ না হারাম, কবরের টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম, কবরে মোমবাতি দেওয়া জায়েজ না হারাম। এই হারাম কেউ করবে, সবাই তওবা করে। মা বোনদেরকে বিশেষ করে বলছি, খবরদার কোন মাজারে আপনারা এগুলো করতে যাবে না। মাজার জিয়ারত করা যায়, কিন্তু মাজারে টাকা পয়সা দেওয়া মান্নত করা যায় না হারাম, কোন কিচ্ছু দরকার নাই। আমি বলেছিলাম তিনটা প্রশ্ন যে করা হবে কবরে, তিনটা প্রশ্নের উত্তর যদি কোনো ব্যক্তি ঠিক মতো দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যায় আনসাদাকা আব্দি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। فَأَفْرِشُوهُ مِنَ الْجَنَّةِ وَأَلْبِسُوهُ مِنَ الْجَنَّةِ افْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা শুনে রাখো, আমার এই নেক বান্দা সঠিক উত্তর দিয়েছে, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওর গায়ে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও, এবং কবরের সঙ্গে ওর জান্নাতের সুরঙ্গ করে দাও। তার কবরটাকে দৃষ্টির সীমা যে পর্যন্ত যায় সে পর্যন্ত প্রশস্ত করে দাও। যারা বলুন সুবহানাল্লাহ। উপরে চাদরের দরকার আছে? পক্ষান্তরে যদি কবরে উত্তর ঠিক মতো না দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয় আন কাদাবা, লোকটা মিথ্যা বলেছে, বাপরে তো হোমিনান্নার, ওর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়াল বিসু হোমিনান্নার, ওর কবরে জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দাও, অত্যাহু লাহু বাবা মিলান্নার, এবং জাহান্নামের সঙ্গে ওর কবরটাকে সুরঙ্গ করে দাও। এরপরে কবরটাকে চাপ দেওয়া দিতে বলা হয়, দুই পাশ থেকে কবর এমন সংকীর্ণ হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে দেখিয়েছেন, এক হাতের আঙ্গুল আর এক হাতের ভিতরে যখন ঢুকে যায়, এরকম পাথরের হাড্ডিগুলো এক পাশ থেকে আর এক পাশে ঢুকে যায়। নাউজুবিল্লাহ। উপরে চাদর দিলে কাজ হবে? চাদর দেওয়ার মালিক কে? যদি সত্যিকার ন্যাক বান্দা হয় কবরে চাদর এমনি পাওয়া যাবে, আর যদি কবরে ন্যাক বান্দা না হয় চাদর দিলে কাজ চলবে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন মুসলিম জাতি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে প্রার্থনা করব কার কাছে, সাহায্য চাও কার কাছে, না কোন মানুষের কাছে, সাহায্য করার মালিক কে, কোন মানুষের ক্ষমতা আছে, আল্লাহর নবী সারা জীবন যে চাচা নবীর খেদমত করেছে আবু তালেব, এই আবু তালেব যখন ইসলাম গ্রহণ করে না, এই কথা বলে কেনা এজন্য ধৈর্য হারা না হই, আর বেশি লম্বা সময় হবে না, ওই দিন ইনশাল্লাহ বাকি আলোচনা করা হবে, ওদিন আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমার অনেক বলা বসে গেছে, শুক্রবারে তিন চারটে প্রোগ্রাম দিনই করেছি, জুমা পড়ানো হয়, জুমার পরে আবার লেকচার হয়, কাজে নিজেও ক্লান্ত আছি, তারপরেও যেহেতু আপনাদের ভালোবাসা মহাব্বত আছে, এজন্য দিনের কিছু কথা বলা অত্যন্ত জরুরি, সেগুলো বলছিলাম। যাই হোক, এতগুলো প্রশ্ন তো পড়তেও সময় লাগবে। আচ্ছা, যাই হোক, বলতেছিলাম যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তটাকে এত সুন্দর পরিষ্কার করে দিয়েছেন, এর মধ্যে ধোকা দেওয়ার কোন সুযোগ নেই, তবে কোরআন হাদিস পড়তে হবে, এই জন্য বলা হয়েছে। বলছিলাম যে হেদায়ত দেওয়ার মালিকও কি, হেদায়ত চাও কার কাছে, দুনিয়ার কোন মানুষের হেদায়ত দেওয়ার ক্ষমতা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কাজ করেছে, দুনিয়ার সব মানুষ যখন আল্লাহর নবীকে বয়কট করেছে আবু তালেব তখন সঙ্গ দিয়েছে, মক্কার কুফফাররা যখন আবু তালেবের কাছে আসল তোমার ভাতিজাকে আমাদের ধর্মের ব্যাপারে কিছু বলতে বারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে বন্ধ করতে বলো, নতুবা কিন্তু আমরা শেষ করে দিব, যদি সে দুনিয়ার নেতৃত্ব চায় তাহলে আসো মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিয়ে দিব, যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় গোটা আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দিয়ে দিব, আর যদি ব্যবসায়ী হতে চায় তাহলে মক্কার বড় ব্যবসায়ী তাকে বানিয়ে দেওয়া হবে, কি চায় সব দেওয়া হবে, খালি একটা জিনিস লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া যাবে না। আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে আবেদন করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার নেতারা তোমার কাছে আবেদন করছে, তুমি যা চাও তাই যা হবে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ রাখো। আল্লাহর নবী আবু তালেবকে পরিষ্কার জানিয়ে দিলেন, চাচা ওরা দুনিয়ার নেতৃত্ব নয়, আসমানের সূর্য যদি এক হাতে তুলে দেয় আর আসমানের চন্দ্র আমার আর এক হাতে তুলে দেয়, আমি মুহূর্তকালের জন্য এক মুহূর্তের জন্য কালিমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করতে পারব না। আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিলেন, আমি দাওয়াত দেই আল্লাহর পক্ষে কার পক্ষে, আমি ওদের শিরকের বিরুদ্ধে কথা বলি, ওদের কুসংস্কারের বিরুদ্ধে কথা বলি, ওদের ধর্ম কোন ধর্ম নয়, দেবদেবীর পূজা কোন ধর্ম নয়, মুশরিক শিরিক কাজ করছে। আল্লাহর নবী যখন পরিষ্কার জানিয়ে দিলেন, আবু তালেব বুঝতে পারলেন এর মানে হচ্ছে মক্কার নেতারা তার বিরুদ্ধে লেগে যাবে। এবারে আবু তালেব নবীকে জানিয়ে দিল, আবু তালেব নবীকে বলল, ভাতিজাকে জানিয়ে দিল যে আমি জানি তুমি যে দাওয়াত পেশ করছ সত্য ধর্ম, তোমার দিন হচ্ছে এই পৃথিবীর একমাত্র ধর্ম সত্য ধর্ম, বাকি সব বাতিল ধর্ম, আমি যদি আমার জাতি আমাকে গালিগালাজ করবে আমাকে মন্দ বলবে এই ভয় না করতাম তাহলে আমি তোমার এই দাওয়াত কবুল করতাম, যাও তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও। কে বলছে? খুব খেয়াল করে আবু তালেব। আবু তালেব বলল, আল্লাহ লা ইয়াসিলু ইলাইকা মিন জামিইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাব দাফিনা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার কাজ চালিয়ে যাও, তোমার দাওয়াত চালিয়ে যাও, জেনে রাখো আমি আবু তালেবের দেহের সঙ্গে জান থাকা পর্যন্ত কোন ব্যক্তি তোমার কোন ক্ষতি করতে পারবে না। কে বলল? আবু তালেব তার কথা ঠিক রেখেছে, মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গী ছিল, পক্ষে ছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম কবুল করে নাই, ইসলামে প্রবেশ করে নাই। মৃত্যুর সময় আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন, বলেন চাচা তুমি সারা জীবন আমার পক্ষে কাজ করেছ, সারা জীবন তুমি আমার সাহায্য করেছ, আমার জন্য তিন বছর পর্যন্ত অবরুদ্ধ রয়েছ, আজকে তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আশফা আলাকা, আমি তোমার জন্য সুপারিশ করার চেষ্টা করব। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা না বললে তোমার সারা জীবনের মেহনত বরবাদ হবে, সবকিছু শূন্য, সবকিছু জিরো। একজনের শূন্য লেখতে, শূন্য শূন্য শূন্য লেখতে লেখতে একেবারে গোটা দুনিয়া ভরাই ফেললো, কোন মূল্য আছে? কিন্তু এবার একটা এক লেখলো, এক লেখে তারপরে একটা শূন্য দিল, কত হবে? এক শূন্যের মূল্য কত হয়ে গেছে? আর এক শূন্য লাগাও কত হবে? আর এক শূন্য লাগাও কত হবে? এবারে যত শূন্য বাড়বে একের মূল্য তত বাড়বে, ঠিক কিনা? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এক, লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা কুল ইলাহা নাই সব বাদ, ইল্লাল্লাহ ইল্লা ইল্লা ইল্লা কে? যে আপনারা বলেন মাঝে মধ্যে আল্লাহ তো আছে, ইল্লাও আছে, ইল্লা নাই তো কি? তা বলেন নাই লা ইলাহা ইল্লা, ইল্লা আছে, ইল্লা কে? আল্লাহ, ইল্লা আল্লাহ। তা আমার একটা ইল্লা করতে এগুলো বর্জন করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব বর্জন করে এক আল্লাহকে গ্রহণ করলাম। যদি লা ইলাহার সাক্ষী না দাও, সারা জীবন তুমি আমার সাহায্য করেছো, কোনো কাজে আসবে না, তোমার কোনো উপকার আমি করতে পারবো না। আল্লাহর নবী আবু তালেবকে দাওয়াত দিচ্ছেন, আবু তালেব গ্রহণ করার জন্য একটু নরম হয়েছিল, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, ওব্বা, সাইবা, মক্কার নিজাররা সব তার পাশে বসা, শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করবা, বিধর্মী হয়ে মরবা? ও আমার ভাইরা, আবু তালেব শেষ পর্যন্ত সেই আগের ধর্মের উপরে, বাপ দাদার ধর্মের উপরে থেকে মরল। আল্লাহর নবী তারপরেও দোয়া করতে লাগলেন, আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষিদ্ধ না করা হবে। আমার ভাইয়েরা, সূরা কসাসের আয়াত নাযিল হয়ে গেল, খুব চিন্তা করার বিষয়, আল্লাহর নবীকে আল্লাহ তারা কি বলে ধমক দিচ্ছেন বলেন শুনুন। আল্লাহ তারা বলছেন হে নবী, আপনি যাকে ইচ্ছে করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনার চাচা, আপনার ভাতিজা, আপনার আত্মীয়, আপনার আপনজন, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবীও হেদায়েত দেওয়ার মালিক নন। পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী যখন হেদায়েত দেওয়ার মালিক না, এর পরে যদি কোন পীর বলে সে হেদায়েত দিয়ে দেয়, তরাইয়া নিয়ে যায়, পার করে নিয়ে যায়, সবকিছু দেয় দেয় দেয় সব দেয়, দেওয়ার মালিক বলে দাবি করে, সে ব্যক্তি পীর না শয়তান, আল্লাহর ওলি না শয়তানের ওলি। ওলি ঠিকই আছে, ওলি কয় প্রকার? কোরআনে আছে আউলিয়া ও শয়তান, কি আছে? আউলিয়া দুই রকম, কয়রকম? এক হচ্ছে আউলিয়া আল্লাহ, আল্লাহর অলি, আরেকটা হচ্ছে কি? আউলিয়া ও শয়তান, শয়তানের অলি, যারা মানুষকে তরাইয়া দিবে, পার করে নেবে, এই ঠিকাদারি নেয়, দেশের টিকিট দেয়, বা ব্যবসা বাণিজ্য উন্নতি করে দিবে, সন্তান দেওয়ার দাবি করে, মকসুদ পূরণ করার দাবি করে, আল্লাহকে খালি মনে করে, এগুলো যদি অলি হয় তাই কার অলি নাকি আল্লাহর অলি? তবা করতে হবে, আকীদা পরিষ্কার রাখতে হবে, আগে এক ঠিক করে আগে এক, তারপরে তারপরে টুপি মাথায় দাও, দাড়ি রাখো, নামাজ পড়ো, সব মূল্য আছে, শূন্য বাড়বে। আর যদি তাওহীদ ক্লিয়ার না থাকে, আকীদা যদি ক্লিয়ার না থাকে, তোমার কিছুই গ্রহণযোগ্য হবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হেদায়েত দেওয়ার মালিককে? হেদায়েত চাবো কার কাছে? এরপরে বলা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দান করেছ, নবী সিদ্দিকীন সুহাদা সালেহীনদের পথে চালাও, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াসসিদ্দীকীনা ওয়াসুহাদা ওয়াসসালেহীন ওয়া হাসুনা উলাইকা রাফিআ উলাইকা রাফিকা, এই সমস্ত লোকদের পথে চালাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কাদের পথে চালাও, নেক লোকদের পথে চালাও, আনআমতা আলাইহিমদের পথে চালাও, যাদের তুমি নিয়ামত দান করেছ, নবীদের রাস্তায় চালাও, নবীদের পথে চলতে বলা হয়েছে, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, ইহুদিদের রাস্তায় না, খ্রিস্টানদের রাস্তায় না, মাগদুব মানে যাদের উপরে গজব দেওয়া হয়েছে, আল্লাহর গজব যাদের উপর পড়েছে, ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে, বাল্লিন বলতে পথভ্রষ্ট গোমরা ইহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে, তার মানে হচ্ছে যারা তোমার সোজা রাস্তাতে গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, আমাকে ওদের পথে চালাও না, কাদের পথে চালাও, নবীদের পথে চালাও, কাদের পথে, আমাদেরকেও সেরাতে মুস্তাকিমে চলতে হবে, এখন অনেক রাস্তা আছে, শয়তানের রাস্তা অনেক তৈরি হয়ে গেছে, সোজা রাস্তা কয়টা, একটা, বক্ররেখা কয়টা, বহু, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর, আল্লাহর রাস্তা সোজা, বাঁকা রাস্তা কার, শয়তানের, আল্লাহ আল্লাহ দিন যে কত সোজা, মিশকাত শরীফ ৩০ নম্বর পৃষ্ঠায় একটা হাদিস দেখবেন, লেখা আছে আল্লাহর নবী একটা সোজা দাগ টানলেন, দাগ সোজা একটা দাগ দিলেন, এরপরে ওই দাগের আশপাশে দাগ দিলেন আরো কতগুলো আঁকা বাঁকা দাগ দিলেন, এরপরে মাঝখানে তাকে হাত রাখলেন আর বললেন হাদা সিরাতি মুস্তাকিমা হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, এটা কার রাস্তা, ওয়া হাদিস সুবুলু, আর ওই যে ডান দিকে বাম দিকে যে রাস্তাগুলো, সুবুলুশ শায়াতিন, এইগুলো শয়তানের রাস্তা, কার রাস্তা, এই কথাটা শুনলে আমার কাছে কঠিন মনে হবে, কিন্তু হাদিস এটা কি, একটা শব্দ আমার না, আল্লাহ নবীর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال قطع رسول الله صلى الله عليه وسلم قطعا مستقيما, আল্লাহর নবী একদিন একটা সোজা দাগ টানলেন, সোজা দাগ, এরপরে মাঝখানে ওই সোজা দাগের পাশে আবার ডান দিকে বাম দিকে কতগুলো দাগ দিলেন, এরপরে মাঝখানে তাকে হাত রাখলেন বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, এরপরে কোরআনের আয়াত পেশ করলেন ও আন্নাহাদা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ তারা বলছেন আমার রাস্তা হচ্ছে সোজা রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা এই সোজা রাস্তার অনুসরণ করো, এরপরে ডানবামের রাস্তা দিকে ইঙ্গিত করে বললেন এই কতগুলো রাস্তা, সুবুল শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা, আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, ওই প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে, কি বসে আছে, যখন কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় তখন শয়তান কয় এই রাস্তায় চলো ওই রাস্তায় চলো, এইভাবে শয়তান ধোকা দেয়, শয়তান বিপদগামী করে, আল্লাহর রাস্তা সোজা, শয়তানের রাস্তা কি বাঁকা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চলবো না বাঁকা রাস্তায় চলবো, নামাজে কি আবেদন করছি, সোজা রাস্তায় চলার আবেদন করছি, কাজী যত দরগা দুর্গা যত খানকা মানকা আছে কোরআনের রাস্তায় ফিরে আসতে হবে, বাকি সব দরগা দুর্গাকে বর্জন করতে হবে, ঠিক কিনা, মাজার গাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, পীর মুরিদ গায়রুল্লাহ, ইমাম সাহেব গায়রুল্লাহ, নবী রাসূল বি গায়রুল্লাহ, সব কি আমরা আল্লাহর ইবাদত করি, কার ইবাদত করি, নবী রাসূলকে মান্য করি, কাকে হুকুম পালন করতে গিয়ে, আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, কেন ঘরে ঘরে মিলাদ দিন নবীজির সভা আপনি আসেন, একদম মিলাদ পার্টি এলাকা আছে নাকি, মিলাদ পরে দাঁড়াইয়া বাড়িয়া নবী সালাম আলাইকা পরে, ও আমার ভাইয়েরা আমরা নামাজে দরুদ শরীফ পড়ে দাঁড়াইয়া না, বৈশা তো নামাজে পড়লেন বৈশা বৈশা, এখন দাঁড়াই গেলেন কি জন্য, হাদিস পড়তে হবে, আল্লাহ খালি যুক্তিতে চলবে না, কয়ে যে একজন ক্লাসের টিচার আসলে আমার দাঁড়াইয়ে সম্মান করি, আল্লাহর নবীকে এর চেয়ে ছোট নাকি? যুক্তি, যুক্তি যেখানে হাদিস করা আছে যুক্তি চলবে? প্রথম যুক্তি বলেছিল কে? আল্লাহর নবী কি করেছেন দেখো, মিশকাত শরীফ বাবুল কিয়াম একটা অধ্যায় আছে, ওইখানে পরিষ্কার হাদিস আছে, আল্লাহর নবীর দশ বছর খাদেম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন খাদেম যে খাদেম বলেছে আমি আল্লাহর রাসূলের দশ বছর খেদমত করেছি, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারা সিনিনা, দশ বছর পর্যন্ত আল্লাহর নবীর খেদমত করেছি, একদিন আল্লাহর নবী আমাকে বলেন নাই তুমি এই কাজটা কেন করেছো বা কেন করো নাই। জয় বলুন সুবহানাল্লাহ। খাদেমও তো সেরকমই ছিল, যেমন মাখদুম তেমন খাদেম। এই খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন لم يكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم। এটা একটা ভূমিকা দিলেন যে আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে আর কেউ বেশি প্রিয় ছিল না, তাদের সন্তান, স্ত্রী, মা বাপ সব কিছুর তুলনায়, এমনকি জানের চেয়েও তারা ভালোবাসত কাকে? এটা একটা ভূমিকা বেশ করলো, কারণ যারা মিলাদ পরে তারা রসুলের আশের দাবি করে না, মহাব্বতের দাবি করে। সেই জন্য উনি আগেই ভূমিকা দিলেন যে তুমি যত মহাব্বত করো তোমার চেয়ে আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসত বেশি। এরপরে বলছেন ওয়াকানু লাম ইয়াকুমু হিনা রাউহু, আল্লাহর নবীর সাহাবীরা যখন নবীকে দেখতেন তখন দাঁড়াইতেন না, কি করতেন না? কেন দাঁড়াইতেন না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা, কারণ তারা জানতো যে আল্লাহর নবী এই কিয়াম করা দাঁড়িয়ে যাওয়াটাকে পছন্দ করতেন না। একটা হাদিস, দুই নম্বর হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আন ইয়াতামাসসারা মান সাররাহু আন ইয়াতামাসসারা লাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি চায় যে লোকেরা তাকে দাঁড়িয়ে সম্মান করুক তার জন্য দাঁড়িয়ে থাকুক, দাঁড়িয়ে সম্মান করুক, যে ব্যক্তি মনে মনে খুশি হয় তাকে দাঁড়িয়ে সম্মান করুক, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে ধারণ করে নেয়। বাবুল খেয়াল রাখি আরো এখানে আল্লাহ নবী সাহাব বলছেন, এটা মিশকাতে বাবুল কেন হাদিসটা আছে, একদিন সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহর নবী লাঠি ভর দিয়ে ওই বসি সে থেকে আসতে লাগলেন, ফাকুম না আল্লাহু, আমরা সব দাঁড়িয়ে গেলাম, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু হিনা রাউনি, আমার সাহাবীরা যখন তোমরা আমাকে দেখো আমি তোমাদের মধ্যে চালু হয়েছি, তোমরা আমাকে দেখে দাঁড়াইও না, লা তাকুমু কামা ইয়াকুমুল আজিমু, আজমি লোকেরা অনারুপরা ওদের নেতাদেরকে দাঁড়াইয়া সম্মান করে, নেতা আপনি সব দাঁড়াইয়া যায়, তোমরা আমাকে দাঁড়াইয়া সম্মান করো না, লা তাকুমু কামা ইয়াকুমুল আযিমু ইয়াযিমু বাযুহুম বাযা, তারা একে অপরকে দাঁড়িয়ে সম্মান করে, তোমরা আমাকে দাঁড়িয়ে সম্মান করো না। হাদিস শরীফে আল্লাহর নবীর জীবদ্দশায় যেখানে আল্লাহ নবী নিষেধ করেছেন, আল্লাহ নবী মৃত্যুর পরে যদি সেই কাজটাকেও রাসূলের মহব্বতের নামে করে, সে কি রাসূলের আসে না শয়তানের আসে? রাসূলের মহব্বত করে না শয়তানের মহব্বত করে? আসল বিষয়টা হচ্ছে আল্লাহর নবী যে দিন নিয়ে আগমন করেছিলেন সেই দিনের বিরোধিতা করে লোকগুলো, এই পীরদের বইতে আছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নেই। দেখেন না ওদের মরিদ হিন্দু আছে না, হিন্দু মরিদ আছে, হিন্দু হিন্দু দেওয়ান বার চান, মাইক বার দার চান, আট কোটি যায় হিন্দু যায় না, হিন্দু যায় কেমনি? কারণ আছে, কারণ হচ্ছে এই লোকের ধর্ম হল পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন দরকার নাই, চলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমে পরিষ্কার করে দিয়েছেন ان الدين عند الله الاسلام আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্মের নাম, দিনের নাম হচ্ছে কি? ইসলাম। ইসলাম একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম একমাত্র গ্রহণযোগ্য দিন। এরপর অন্য কোন ধর্ম পালন করবে? আধুনিকা কোরআনে আরো স্পষ্ট করা আছে ইসলাম দিনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অন্য কোন মতবাদকে দিন হিসেবে গ্রহণ করলো তার কিছুই গ্রহণযোগ্য হবে না, অহুয়াফিল আখিরাতে মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামী হবে। আল্লাহ বললেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ যদি গ্রহণ করে সে ব্যক্তি পরকালে মুক্তি পাবে না। আর তিনি বলল পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার দরকার নাই, অমুসলমান চিৎকার মেরে বলো পীর না শয়তান, আল্লাহর অধীন না শয়তানের অধীন, না থেকে রাসূল না থেকে শয়তান, কারে শয়তান নিকুনি না মতওয়ালি, কারে শয়তান নিকুনি না মতওয়ালি, কারওয়ালি আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন আবু তালেব সারা জীবন ন্যাক আমল করেছে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ না করার কারণে জান্নাতি না জাহান্নামী। কোরআনে প্রস্তাব রয়েছে অল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন মিকিয়াতিন ইহসাবুহুম যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহু ইনদাহু আল্লাহ তারা বলছেন যারা কাফের তারাও তো ন্যাক আমল করে, দান করে, সৎকার করে, ভেরাত করে, আবু তালেব করে, কিছু করেছে। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু যারা কাফের তাদের ন্যাক আমলগুলো হচ্ছে কাসারাবিন মিকিয়াতিন মরিচিকার মতো বালুর ময়দানে অনতির ঝালাই করা রাস্তায় যদি দুপুরের সময় রুদ্রের সময় তাকান দেখবেন যে পানি ছই ছই করে। আল্লাহ তারা বলছেন পিপাসার কাতার লোকটা ওই পানির দিকে দৌড় দিল, দৌড় দেওয়ার গিয়ে দেখে পানি নাই, আরো সামনে দেখা যায় আরো দৌড়ায় কিছুই পায় না। আল্লাহ পুরাণ বলছেন যারা লাই লাই আল্লাহর স্থানে প্রবেশ করার ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করার ছাড়া যত ইবাদত করুক জিকির করুক প্রিয় দিফাদায় করুক আল্লাহ বলেন মরিচিকা মরিচিকা পানি ওই নোমা এসে আপ পানির মতো মরিচিকা আসলে কিছুই পাবে না, আল্লাহ বলেন কিছু পাবে না। আর এখন যদি কোন পি বলে পরকালে পাবে সেটা একটি পি না শয়তান, ওরা স্পষ্ট লঙ্ঘন করেছে ওরা। এজন্য মনে রাখতে হবে আল্লাহর নবী উদাহরণ দিলেন আল্লাহর নবীর দরবারে একবার উমর বিন খাত্তাব রাদি আল্লাহ আনহু একটা তাওরাতের খণ্ড আনলেন, আবু বকর ওমর তো সব তো আছে, ওমর তাওরাতের খণ্ড নিয়ে হাজির হলেন। এবারে তাওরাতের ব্যাপারে বললেন ইয়া রাসূলুল্লাহি আমরা ইহুদিদের থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনি, তোর জীবনে আর খুব মজা লাগে। এই বলে তিনি তাওরাতের খণ্ড পড়তে আরম্ভ করলেন, আল্লাহর নবীর চেহারার দিকে লক্ষ্য করলেন না। আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা লক্ষ্য করলেন, তিনি বললেন জাকিরাত সাওয়াকিন ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। এবারে ওমর তাকালো দেখল আল্লাহর নবীর চেহারা রাগে লাল হয়ে আছে, ওমর তওবা করলেন। তিনি নিজের হাদিস তিনি বললেন রতিনা বিল্লাহি রাব্বাও অতীন ইসলাম দীনান আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, ওমর তওবা করল। এবারে শুনুন আল্লাহর নবী কি বলছেন, আল্লাহর নবী বলছেন মুসা ওমর তুমি আমার সামনে তাওরাতের খণ্ড পেশ করছো, জেনে রাখো এই তাওরাত যে নবী মুসার উপরে নাযিল হয়েছিল সেই মুসা নবী যদি আজকে জীবিত থাকত ওয়াদরাকা নবুয়তি এবং আমার নবুয়তকাল পেত মা ওয়াসিআহু ইল্লা ইসতিমাই তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না, আমার উম্মত আমার উম্মত হওয়া ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করে আমার অনুসরণ করা ছাড়া মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না বলে বলেন সুবহান। মুসা নবী একজন নবী, তাওরাতের মতো কিতাব যার ঘরে নাযিল হয়েছে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন যেই নবী সেই নবীর নাম ধরে বললেন মুসা নবীও যদি আজকে জীবিত থাকত এবং আমার নবুয়তকাল পেত মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেত না আমার উম্মত হওয়া ছাড়া। এরপরে আর কোন দলিল প্রয়োজন আছে? এখন যদি কোন পীর বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য দ্বার মুক্ত আছে, বিরোধী বাধায় পড়লে সবাই পার পেয়ে যাবে, এইগুলো নির্দেশ শয়তান, এগুলো আমেরিকার দালাল। ইনশাআল্লাহ আগামী মাহগুলো সেটা আমি প্রমাণ করার চেষ্টা করবো, এহুদি খ্রিস্টানরা বর্তমানে কিভাবে চক্রান্ত করছে, যদি মনে থাকে আমাকে মনে করে যে ওখানে, তাহলে ইনশাআল্লাহ এহুদি খ্রিস্টান অতীত চক্রান্ত, বর্তমান চক্রান্ত, এবং এই লোকগুলো তৈরি করছে কি উদ্দেশ্যে, এটা সেকুলারিজমকে প্রতিষ্ঠা করার জন্য তারা এগুলো তৈরি করছে, একদল পীর একদল আলেম তারাই মুসলমানদের আকীদা নষ্ট করছে, ঈমান নষ্ট করছে। এই লোকগুলো আমি জানি না বড় করে কবে প্রশ্ন করা হবে না, মা দিন ওটা তোমার দিন কি ছিল তোমার উত্তর তুমি কি উত্তর ছিল সেকুলার, আমি হবি আমি খ্রিস্টান গ্রেপ্তার ছাড়বে, আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন কবরে প্রশ্ন করা হবে মা দিন ওটা তোমার দিন কি ছিল উত্তর আসলে কি ইসলাম, বোঝা গেল ইসলাম ছাড়া অন্য কোন উত্তর যদি কেউ দেয় ফেরত তাই এমন করে ভাই পারবে সত্তর বার দিচ্ছে চলে যাবে, আমার কোচারি উঠাবে আমার সত্তর দিয়ে যাবে, কবরে চাপ দিবে হাত দিয়ে ঘুরি ঘুরি ফেলে ফেলবে যদি ইসলাম গ্রহণ করতে হবে, দিনের অবস্থাও খারাপ বৈধ অবস্থাও খারাপ, এজন্য আমাদের খেয়াল রাখতে হবে। আমি সুরায় ফাতিহা থেকে সামান্য কিছু আলোচনা করেছি, আলোচনাগুলো খেয়াল রাখা শিরিক আর বিদাত, দোয়া করবে একমাত্র আল্লাহর কাছে, কার কাছে জবাই করবো, কার নামে না করে মাজারের নামে, মান্যত করবো কার নামে না করে মাজারের নামে, এরকম সন্তান চাবো কার কাছে না করো পৃথিবীর কাছে মধুরের কাছে, সব কিছু দেওয়ার মালিককে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সব তাওকার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের সমাজের কুসংস্কার অনেক আছে, ইনশাআল্লাহ বাকি আলোচনাগুলো অনুযায়ী আলোচনা করব। এখানে কিছু প্রশ্ন আছে আমরা কেউ উঠাবসা না করি, প্রশ্নগুলো শেষ করে শেষ করে দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন আছে, দুনিয়ায় আর নবী আলাইহিসসালাম আসবেন না, তবে মেহেদি আলাইহিসসালাম সমাগমন হবে, নবী আলাইহিসসালামদের আলাইহিসসালাম বলা হয় কিন্তু মেহেদি আলাইহিসসালামকে কেন আলাইহিসসালাম বলা হয়? দেখেন একটা প্রথম বিষয় হচ্ছে ইমাম মাহদী কোন ব্যক্তির নাম না, মাহদী মানে হেদায়ত প্রাপ্ত, মাহদী মানে কি হেদায়ত প্রাপ্ত, একজন লোক আসবে সে মানুষকে এই বেদা কুসংস্কার যেন মানুষ জড়াই যাবে, ছেলে বেদাতে জর্জরিত হবে, তখন মানুষকে আবার কোরআন সুন্নার পথে ডাকার জন্য একজন লোক আসবে, সে লোকের উপাধি হবে মাহাদি, তার নাম কি হবে মাহাদি, উপাধি হবে হেদায়ত প্রাপ্ত, মাহাদি মানে কি হেদায়ত, হেদায়ত থেকে ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই হেদায়ত প্রাপ্ত ব্যক্তি বলা হয় মাহাদি, কি বলা হয় মেহেদি না, শব্দটা কি মাহাদি, মাহাদি ময়াকার হয় হসন্ত দিয়ে দয় দিয়ে গিয়া মাহাদি মানে হেদায়ত প্রাপ্ত, মেহেদি হইয়া মেহেদি দিন দিয়া যাইবে এসব উত্তর না। তারপর আড়াই ইসলাম এখানে কেন বলা হয়েছে, দোয়া একটা দোয়া আপনি করতে পারেন, তবে আড়াই ইসলাম নবীদের জন্য উনি নবীকে আসবেন না, কাজে ওনাকে যেটা বলা হবে সেটা অন্য শব্দ হতে পারে, এটা হতে পারে আড়াই ইসলাম বলতো সেটা আড়াই ইসলাম মানে তার উপর শান্তি বসিত, সালাম মানে কি শান্তি, সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি না, পেট লাগাইছে ইসলাম মানে চাত্র সমাজ করতে হয় কার সামনে, আর সালাম অর্থ কি আড়াই ইসলাম মানে তার উপরে শান্তি বসিত হোক, এটা দোয়া একটা, এটা করা তারা যে নবী হতে এবং জরুরি না, দ্বন্দ্ব খাওয়ার অপরাধে আদম আলাইসালাম এবং হামা হাওয়াকে স্মরণ দিবে অযোধ্যায় তাহারা পতিত হন, কোন দোয়ায় অসিরায় বল করে তাহারা মাপ পান, কোরআন স্পষ্ট বলা আছে। আসলে বিষয় একটু পেট লাগানো বিষয়টা হচ্ছে, তারা যে দুনিয়াতে এসে কান্নাকাটি করছেন সাড়ে তিনশো বছর কাঁদছেন, এরপরে বক্তারা যে হস করে কানতে কানতে চোখ দিয়ে পানি পড়ে খাল হয়ে গেছে, এরপরে পাখিরা পয়সা পানি খেয়েছে না কি কাহিনী, এগুলো রূপকথা মানে এই কাহিনী এরকম না পারলে মজা লাগে না, কিছু আছে না মজার কাহিনী, দেখবেন কি বয়ান করে যে এক ব্যক্তি এবারত করেছে এক জায়গা থেকে চারশো বছর, কয়শো বছর গাছের লতা পাতা তার শরীরে ঢুকে গেছে, আপনি চিন্তা করে একটু মাথা খান, লোকটা যদি মুসলমান হয় নামাজ পড়বে না, নামাজ পড়লে রুকু শ্রদ্ধা করবে না, রুকু শ্রদ্ধা করবে না, রুকু শ্রদ্ধা করলে তার গায়ে লতা পাতা ঢুকতে পারবে, উজু বছর ঢুকতে পারবে, কি বলবে এটা তারপরে তো মানুষ হয় না, মুসলমান মাত্রা মানুষ যদি হয় পায়খানা করবে না, পেশাব করবে না, খাওয়া দাওয়া করবে না? আর যদি কোন যে না মানুষ তারা শয়তান, আমার কোনো আপত্তি নেই। শয়তান গোমরা করার জন্য মানুষকে নামা রোজা লাগে না, ওই বন্ধ পীড়িত দিকে উচ্ছেদ করার জন্য ওই শয়তান এই কামার করেছে। মুসলমানদের না পাওয়া কি ফরজ? এই যে সুরেশ্বরের বই আছে, সুরেশ্বর ফিরেছে না, এর বই আছে সেরে হাত জামে আমাদের বইটা আছে, ইসলাম এরিয়া দেখাবো। ওইখানে লেখছে আর দাবিকতার একটা মাকাম আছে তাওহীদ, মানে আমাদের তাওহীদ তাদের কোনো জবাব দেয় তাওহীদ না, এই তাওহীদ মানে আল্লাহ সাথে একাত্রে মিশে যায়, আল্লাহ সাথে মিশে যায় আর কোন পার্থক্য থাকে না, তখন আর নামাজ রোজা লাগে না, খালি লাগে না তা না, এখানে লেখছে তখন এবারত করা কুকুরি, এবারত করা কি আল্লাহ আকবার, নবী এবারত করেন নাই, আল্লাহ নবী সারা জীবন এবারত করেছেন। আর এরা বলল একবারে আল্লাহর বিষয় যখন এবাদত করা লাগে তো লাগে না, আবার এবাদত করলে কি হয়ে যাবে, উপরি হয়ে যাবে, আগের বিষয় নামাজ পড়তে হলে কার হয়ে যায়, আর এবার নামাজ পড়লে কি হয়ে যায়, এদের দরবারে কাবা আসে এছাড়া এই মজদার ওদিন করার চেষ্টা করে মনে থাকে, কারণ এখন এত বড় কথা বলতে গেলে আপনার আগের দিকে ভুলে যাবে আপনারা, এই জন্য ওইটা মনে রাখবেন যে এই যে কতগুলো বিষয় আছে যে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম অন্যায় করেছেন সঙ্গে সঙ্গে তবা করেছেন, এখন বিষয়টা হচ্ছে যে ওই গন্ধম যে ফল পাতলা খাইছেন ওরা কি খেয়েছিল তা আমি দেখতে হবে, আপনাদের কেউ বলছেন খেজুর খেয়েছিলেন, কেউ বলছেন আঙ্গুর খেয়েছিলেন, তো যাই হোক যে কোনো একটা ফল হবে খেয়েছেন, কেউ বলছে গম গন্ধম সাথে অর্থ গম যেটাই খান, তারপরে দুদিনকে তার ল্যাচুয়ে যা খাইলে পরে পায়খানা আসে, ঠিক আছে, দেহেরটাই কোনো খাবারে পায়খানা হয় না, যেহেতু পায়খানা এসে গেছে আর দেহেরতে পায়খানা করার জায়গা নাই, আপনার দুনিয়া দেখে খাবো, এই কারণে কাজী আদমকে দুনিয়াতে বহিষ্কার করা নামাই দেওয়া এটা আল্লাহর গর্ব হিসাবে না, কি হিসাবে না, গর্ব হিসাবে না, তবে আল্লাহ আগে কোন করে ফাঁকি মানে সঙ্গে সঙ্গে তবা কবুল হয়ে গেছে, এবং সে তবাটা করেছেন কি কোরআনে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তবা করেছে, বলতে আর দুনিয়াতে কেন আসবেন, কেন আসতেন তার কারণ তো একটা বললাম যে আল্লাহর ইচ্ছা এরকম ছিল, সেটা একটা বাস্তবায় করলেন, তারপরে আদম দুনিয়াতে ওই কান্নাকারি করেছেন, কান্নাকারি করবেনি, আমরা যে অন্যায় করি কারো কাছে এবার ক্ষমা চাই, ক্ষমা করে দিলেও তারপরও নিজের মধ্যে কি থাকে একটা ইতস্ত থাকে, আমি কাজটা কেন করলাম কেন করলাম, সেটা একবার ভালো মানুষ হয়ে যায়, একটা লোক একটা অন্যায় করেছে ওই একে অন্য আয়োজন করেছে, যে লোকটাকে প্রথম লোকটাকে দৌড়া মারলো দুটো পিটে এলো, আর পরের লোকটাকে বললো খালি তুমি এই কাজটা করেছ, বিচার ত্যাগ করো না, প্রথম লোকটাকে দুটো পিটে এলো না, পরের তাকে বললো তুমি এই কাজটা করেছ, এই বিচার ন্যায় হলো না, আল্লাহ রাসূল বাড়িকে দুটোর অবস্থা নেই, দেখে যে দুটো পিটে খাই গেছে যেটাই ওরা এরকম আত্মম করতেছে হাসি খুশি আছে, আর যাই বললেন তোমার তারা এই কাজ সে ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে, কাজী আদম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন আগে, ওরা এটাই বলে দেয়, এরপরে যে বলা হয় সেটা যে আল্লাহ কাছে কান্নাকারি করেছেন, ঠিক আছে ওরা কান্নাকারি করছেন কিছুর জন্য, নিজের ইতস্তার জন্য যে আমি কেন ওই কাজটা করলাম, বাকি 350 বছর কানলেন, কানতে কানতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, খাল হয়ে গেছে, পাখিরা বসে পানি পান করত, ভাগ্য ভালো যে পাখির নামগুলো উল্লেখ করে দেয়, বকুল পাখিটা মস্তি ছিল, এ অনেক প্রশ্ন এগুলো উত্তর দিয়ে অনেক সময় লাগবে, দেখ এগুলো ইনশাল্লাহ পরে এক সময় আসবে, আমরা দোয়া করি আল্লাহ তারা আমাদের কিন্তু দিনে বস ওইভাবে রাখেন, ইনশাল্লাহ ওই দিন আপনাদের দোয়া দিলাম ওই দিন আপনার আসবেন বাকি আলোচনা খারাপে, আর দোয়া করি আল্লাহ তারা আপনাদেরকে আমাদের সকলকে দিনের পরে সহিভাবে চলার প্রতি দান করেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب العالمين মাগরিবের নামাজ থেকে পর্যন্ত কোরআন এবং হাদিসের থেকে এখানে আলোচনা পেশ করা হয়েছে। ইয়া রাব্বুল আলামিন, এই আলোচনা করতে গিয়ে আমরা যারা আলোচনা করেছি, যারা শুনেছি, আলোচনা করার মধ্যে এবং শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, মেহরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা পেশ করা হলো, আমরা যারা আলোচনা পেশ করেছি, যারা শুনেছি, সকলকে পড়ার্থে এবং শোনার্থে বেশি করে আমল করার তৌফিক এনায়েত করে দিন। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলকে কামিয়াব করতে গিয়ে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন, ইয়া রাব্বুল আলামিন, কিয়ামতের কঠিন দিবসে আমাদের নাজাতের জন্য যদি কোন উপায় না থাকে, এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের নাজাতের ফয়সালা করে দিন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলে যারা বসে এখন পর্যন্ত শীতের মৌসুমে বসে আছে, ইয়া আল্লাহ, মা বন্ধুরা পর্দার আড়ালে বসে হাত তুলেছে, ইয়া রাব্বুল আলামিন, আপনার কোরআনের প্রতি ভালোবাসা আছে, আপনার নবীর প্রতি ভালোবাসা আছে, সেজন্যই তারা কোরআন হাদিসের কথা বোঝার জন্য, তোমার দিনকে জানার জন্য এই গভীর রজনীতে শীতে বসে বসে কোরআন শুনল। রাব্বুল আলামিন, তোমার দরবারে খাস ফরিয়াদ করি, এই লোকগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলে দেশে যারা হাত তুলেছে, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে, এদের তার দিনের মধ্যে যে সমস্ত নেক মকসুদ আছে, সমস্ত নেক মকসুদ গুলো তুমি মেহরবানিদের পূর্ণ মঞ্জুর করে দাও ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, রাত্র যত গভীর হতে থাকে, দুনিয়ার মানুষের দরজা তত বন্ধ হতে থাকে, তুমি তার ব্যতিক্রম। তোমার নিয়ম হচ্ছে রাত্র যত গভীর হতে থাকবে, তোমার রহমতের দৃষ্টি, রহমতের দরজা তত বেশি খুলতে থাকে। ইয়া রাব্বুল আলামিন, এই গভীর রজনীতে তোমার দরবারে ফরিয়াদ করি, ইয়া আল্লাহ, এই মজলিসে তারা হাত তুলেছে, যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, মেহরবানি করে তাদের আব্বা আম্মার কবরের সবগুলো পৌঁছে দাও ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তোমার ইরশাদ রয়েছে, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আর বলে রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও রাব্বুল আলামিন, আমাদের পিতামাতা যেভাবে আমাদেরকে শিশু অবস্থায় আদর দিয়ে সোহাগ দিয়ে লালন পালন করেছে, ইয়া আল্লাহ, আমাদের পিতামাতাকে তুমি জান্নাতের ভিতরে সেই রকম আদর্শ হাত দিয়ে লালন পালন করো ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই মসজিদে আমাদের যাদের দুঃখিনী মা দুনিয়ার থেকে চলে গেলেন, বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, কোন রকম উপকার করা, যোগাযোগ করা, খেদমত করা কোন সুযোগ নাই, ইয়া আল্লাহ, এই মা ফিরে বসে আমরা ফরিয়াদ করি, মেহরবানি করে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বাড়িয়ে দাও ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, সারা জীবন পাপ করে গুনাহ করে আজকের এই মাহফিলে বসে তওবা করেছি, ইয়া আল্লাহ, আমরা জীবনে জেনে শুনে আর কোন গুনাহে কাবিরা করব না, নামাজ ফরজ করব না, রোজা ফরজ করব না, হজ ফরজ হলে আদায় করা করতে করব। ইয়া রাব্বি সুদ খাবো না, ঘুষ খাবো না, কোন হারাম কাজে লিপ্ত হব না। ইয়া রাব্বুল আলামিন, জীবনে যত অন্যায় করেছি, যত গুনাহ করেছি, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, গুনার পাহাড় মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। ইয়া রাব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে যদি তাকাও, আমরা মাফ পাওয়ার মধ্যে উপযুক্ত নই। ইয়া আল্লাহ, আমাদের গুনাহ যত বড় হোক না কেন, তোমার রহমত তার চেয়ে অনেক বড়, অনেক প্রশস্ত। ইয়া আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের ছেলে আমাদের জীবনের সমস্ত গুনাহ কথাগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, কোরআনুল করিমে তুমি ইরশাদ করেছ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দা যত অন্যায় করে থাকো, যত গুনাহ করে থাকো, আমার রহমত থেকে নৈরাশ হবি না। ইয়া আল্লাহ, সেই আশা নিয়ে তোমার আহ্বানে সাড়া দিয়ে আমরা গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, মেহরবানি করে আমাদের সকলের হাত দুখানা কবুল মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ, রহম কর, ইয়া ইলাহি, তু না হামকো ভুল জা, আল্লাহ হাম তুঝে ভুলে লেকিন তু না হামকো ভুল জা, দেখা দে ইয়া ইলাহি, ও মদিনা কেসি বর্তি হ্যায়, জহাঁ রাত ও দিন আল্লাহ তেরি রহমত বরসতি হ্যায়, চশমে দারম আজ গুনাহ পাকম কুনি, পেশা জাকম দর লাহদ খাকম কুনি, বেগুনাহ না গুজরতে ফরমা সাথে, বা হুজুরে দিল না কর দম তাতে, আব তো রহে বস্তা দমে আখির, মেরে ইলাহ, মেহরবান খুদা, ইয়া আল্লাহ, গভীর রজনীতে তুমি প্রথম আত্মানে এসে অবতীর্ণ হয়ে আহ্বান করতে থাকো। কে আছো এমন যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা কবুল করব। কে আছো রুগ্ন অসুস্থ, আমার কাছে শেফার জন্য আবেদন করবে, আমি তাকে শেফা দান করব। কে আছো অভাব করছ, আমার কাছে প্রার্থনা করো, আমি তাকে সম্পদ দান করব। তুমি এরকম প্রথম আকাশে আহ্বান করছো, ইয়া আল্লাহ, আমরা এই মাহফিলের থেকে তোমার কাছে প্রার্থনা করছি, মেহরবানি করে আমাদের সকলের হাত দুখানা কবুল মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ, রহম কর, ইয়া ইলাহি, তু না হামকো ভুল জা, আল্লাহ হাম তুঝে ভুলে লেকিন তু না হামকো ভুল জা, ইলাহি আবুতু কালাসি আতাকা, মুকররান বিজ্জুনুবি ওয়াকাদ্দাকা, ইলাহি তুবুতু মিন কুল্লিল মাসি, ইলাহি তুবুতু মিন কুল্লিল মাসি, বিখলাসির রাজা লিল খালাসি। ইয়া আল্লাহ, আমরা জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করেছি, আমাদের জীবনের সগীরা কবীরা জাহেরি বাতিনি জানা অজানা যত গুনাহ আমরা করেছি, সব গুনাহ থেকে আমরা তওবা করে তোমার দরবারে ক্ষমার ভিক্ষার জন্য হাত তুলেছি। ইয়া আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমরা তো তোমার দরবারে ভিক্ষুক, দুনিয়ার ভিক্ষুকেরা এক দরজায় ভিক্ষা না পেলে আর এক দরজায় চলে যায়। ও রাব্বুল আলামিন, আমরা তোমার দরবারে ভিক্ষুক, আমাদের আর কোন দরজা নেই, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাদের মাফ করার কেউ নেই। মাফ যদি নাহি করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? ও রাব্বুল আলামিন, মেহরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওই মাহফিলের যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে কাজ করলে সকলকে কবুল করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।